বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাহূতম বৃন্দাবনম মনোহর বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেবৈ পিয়াবৈ কেশবশ্চ চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্ত্ববত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরঃ সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরুণ দেয়ং সদা পরিভবগ্নমভীষ্টদোহং তীর্থাস্পদং শিব বিরুঞ্চনুতম শরণ্যম ভীতাতিহং পুনতপালভবদ্বীপোথম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম স্তক্তা দুস্তজ্জ সুরেপসি তরজ্জলক্ষ্যম ধরনীষ্ট অর্জ বচসা জদগাধরণ্যম মায়া মেঘ দৈতপসিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইয়ৎ পাদ পল্লব নক ছন্দ মণি ছটায় বিস্ফুরজিত কিমপি গপবধূসুদর্শি পূর্ণানুরাগ রস সাগর সারমূর্তি সারাধিকা মহি কদা কৃপাং করোতু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকবিতরো কমলায়তাক্ষ বিশাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম বাগীষজস্বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে। জয়তি তে দিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্র হি দ্বৈত দীক্ষিতাম দীক্ষিতাবকা ত্বৈধিতা সবো ত্বং বিচিন্বতে। জয়তি তে ধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্র হি দ্বৈত দীক্ষিতাম দীক্ষিতাবকা ত্বৈধিতা সবো স্ত্বং বিচিন্বতে। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, অনন্তের সঙ্গে যতক্ষণ আমাদের সম্বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভাব অভিযোগের কোনো সমাধান কোনোদিনই হবে না। ভগবান অনন্তদেবের সঙ্গে যতক্ষণ পর্যন্ত জীবের সম্বন্ধ না হয়, যতক্ষণ পর্যন্ত বদ্ধজীব হৃদয়েতে অনন্ত জীবকে আনতে আবাহন করে আনতে না পারেন, ততক্ষণ পর্যন্ত বদ্ধজীবের অভাব অভিযোগ কোনোদিনই নিবৃত্ত হবে না, কোনো রকমভাবেই সম্ভব না। ভগবান অনন্তের আসন ছাড়া কোনো জায়গায় অধিষ্ঠিত হন না। আমরা ক্ষুদ্র জীব, আমাদের বিষয় বাসনা সংযুক্ত হৃদয় সর্বদাই কাম আদি ক্লেশে ক্লিষ্ট রয়েছে, আমরা হৃদয়ের কোনো বিশুদ্ধতা কোনো মতেই সম্ভব হয়ে ওঠে না। কামাসক্ত হৃদয়েতে ভগবানের অবস্থান সম্ভব হয় না। ভগবান অনন্তের আসনেতে অধিষ্ঠিত হন যারা প্রচুর পরিমাণে হরিকথা শুনেছেন বাস্তব জায়গায় গৌড়ীয় মঠের, তারা নিশ্চয়ই এতদিনে এই কথাটা জেনেছেন যে হরি অনন্ত হরি রূপ অনন্ত, হরিকে হৃদয়েতে আহ্বান করতে গেলে আমার হৃদয়ের ক্ষুদ্রতার অবসান হওয়া দরকার এবং হৃদয়কে হৃদয়েতে অনন্ত দেবকে আগে আমার হৃদয়েতে স্থাপন করতে হয়, তারপরে সেই অনন্ত সিংহাসনেতে ভগবান সেখানে এসে অধিষ্ঠিত হতে পারেন, তখন সম্ভব হয়। যদিও এটা বৃন্দাবনের অপ্রাকৃত পরিবেশে আলোচনার বিষয়, তথাপি আমি এখানে, এটা আমার গুরুবর্গের অত্যন্ত প্রাচীন মঠ, এখানে বৃন্দাবনই আমার অনুভব হচ্ছে বিগ্রহ আদি সমস্ত দর্শন করে। গোপীগীতার প্রথম এই শ্লোক উচ্চারণ করলাম, সেখানে আপনারা শুনলেন গোপিকাগণ বলছেন তৈধিথা সব ত্বাং বিছিন্বতে, আশু মা হচ্ছে প্রাণ, তারা বলছেন আমাদের প্রাণটাকে তোমার চরণে রেখে আমরা কেবল তোমার অন্বেষণ করছি। তৈ ধিস্তা সবু স্তং বিছিন্নতে, তোমাকে খালি খুঁজে যাচ্ছি আমরা। আমরা যখন ঘর ছেড়ে বেরিয়েছিলাম সংসার ত্যাগ করে, সংসার বলতে পিতা মাতা আদি সমস্ত গৃহ ত্যাগ করে যখন বেরিয়েছিলাম, কী উদ্দেশ্যে বেরিয়েছিলাম? শাস্ত্রকাররা বলছে কেন, কৃষ্ণ অন্বেষণের জন্য আপনি বেরিয়েছিলেন। সমস্ত মহাজনগণ, যারা মহাজন পদবাচ্য, সবাই কৃষ্ণকে অন্বেষণ করার জন্যেই সংসার ত্যাগ করে বেরিয়ে পড়েছিলেন, আর এই অর্থেই সংসার ত্যাগ উচিত। অনেক কিছু কথা আলোচনা করছিলাম চন্দ্রকোণা গৌড়ীয় মঠেতে, অনন্ত বিষয়, ক্ষুদ্র পরিসর সময়েতে এ কথার সম্পূর্ণ অর্থ অনুভব করা কঠিন হয়ে পড়ে। যারা প্রচুর ভজন বল রেখেছেন তাদের পক্ষে সুবিধে হয়। এখানে বলছেন আমরা সংসার ত্যাগ করেছিলাম কৃষ্ণ অন্বেষণের জন্য, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন অপরাধ আদি করে সেই কৃষ্ণ অন্বেষণের বিষয় আমার হৃদয় থেকে চলে গেছে। এখন কেবল কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা আদি অন্বেষণের জন্য আমি বড় ব্যস্ত হয়ে পড়েছি। আমার কৃষ্ণকে প্রাপ্তির জন্য কোনো ইচ্ছা আর নাই বর্তমানে, আগে ছিল লোক প্রতিষ্ঠা কামিনী কাঞ্চন এই সব অন্বেষণের জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছি। ভগবান শ্রীকৃষ্ণ কে, তার আবির্ভাব তিথি, আজকে আবির্ভাব তিথি পালন করা হবে, আর এই আবির্ভাবটাই বা কেমন ইত্যাদি কথা অনেক কথা আলোচনা করছিলাম। বাস্তবিকভাবে পরাত্পর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আপনাদের মধ্যে অনেকেই অনেক সন্দেহের চোখে দেখেন, কেউ আবার অত্যন্ত এত অজ্ঞান অন্ধকারেতে ডুবে রয়েছেন, ভগবানের ক্রিয়াকর্মকে না বুঝে অনেক সময় অশ্লীল মন্তব্য পাস করে দেন, এত কুৎসিত মন্তব্য পাস করে দেন, তাতে বোঝা যায় যারা এই মন্তব্য পাস করেছেন তাদের হৃদয়টা কত কুৎসিত সেটার প্রমাণ হয়। ভগবান শ্রীকৃষ্ণের কিছু হয় না। এই সমস্ত মন্তব্য করার পর বোঝা যায় তাদের হৃদয়টা কত কুৎসিত, কত কদাকার, কত ক্যান্সারাস ডিজিজ, তার ভেতরে পচনশীল রোগ হয়েছে, যার জন্য পরাত্পর অখিলেশ্বর ভগবানকে কেউ অনুভব করতে পারছেন না। আমি জানি আপনাদের বিভিন্ন দেবদেবতা পুজো করার ইচ্ছা হয়, বিভিন্ন দেবদেবতার পুজো করার জন্য আপনাদের বড় ইচ্ছা হয়, কেন তার থেকে আপনারা কিছু বেনিফিট পেতে চান, গণপতি দেবতা আদি বিভিন্ন রকম আপনাদের পুজো করার জন্য, নিজেদের বিপদ তাড়ানোর জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা আপনারা করেন। কিন্তু বড় আফসোসের বিষয়, আপনারা এই সামান্য খবরটুকু রাখেন না, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটা সিঙ্গেল অ্যান্ড ইউনিক তত্ত্ব, একটাই তত্ত্ব বিরাজমান রয়েছে, সেটার নাম হলো অদ্বয় জ্ঞান তত্ত্ব, ন দ্বয় দুটো নয়, একটাই তত্ত্ব, একম সব বিপ্রা বহুদা বদন্তি, সদবস্তু যেটাকে বলা হচ্ছে সেটা একটা, ওয়ান অ্যান্ড ইউনিক, কিন্তু সেটাকে বহুরূপে আপনারা দর্শন করে ভ্রান্ত পথে চলে যাচ্ছেন, আপনাদের জীবনের কোনো ডিরেকশন ঠিক থাকছে না। কি চান? প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কি চাও, তোমাদের উদ্দেশ্য কি, প্রত্যেকটা মানুষ বোকার মতো বিভিন্ন উত্তর দেবেন, আর বুদ্ধিমান মানুষের জন্য এইটি ব্যবস্থা, যে তারা কারা বুদ্ধিমান। আমি অনেক পড়াশোনা করেছি, আমি অনেক ইন্টেলেকচুয়াল, অতএব আমি বুদ্ধিমান। শাস্ত্রকাররা বলছেন না, ভুল কথা বলছে, এরা কেউ বুদ্ধিমান নয়, তারা কেউ বুদ্ধিমান নয়, দে আর অল ফুল, সমস্ত বোকা, মূর্খের দল। ভগবান শ্রীকৃষ্ণ কে বুদ্ধিমান তার উত্তর শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে দিয়েছেন। তিনি বলছেন বুদ্ধিমান ব্যক্তি তাকেই বলা হয় বাস্তব বুদ্ধিমান, সেখানে এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণাম যত সত্যম অনৃতে নেহ মর্তেন আপনতি অমৃতম। বুদ্ধিমান তাদের বলা হবে বাস্তব বুদ্ধিমান যারা মাত্র এই কয়েকদিনের জীবনটা ধারণ করার পর অমৃত প্রাপ্তের জন্য ব্যস্ত হবে। সংসারের চাটনি, সংসারের বিভিন্ন রকম চাটনি খেতে খেতে কাউর অরুচি হচ্ছে না, যার জন্য তারা আমাদের এই জীবনটা কি হবে, এই শরীরটা ছাড়বার পর আমরা কোথায় যাব, কি করব, ইত্যাদি কোনো বিষয়ে তাদের মধ্যে কোনো ইন্টারোগেশন আসে না। যেটা পরীক্ষিত মহারাজের মধ্যে এসেছিল, এই সমগ্র বিশ্বমন ব্রহ্মাণ্ডের প্রতিনিধি হিসাবে পরীক্ষিত মহারাজের হৃদয়েতে আমরা দেখেছি এই ধরনের একটা প্রশ্ন তার হৃদয়েতে জাগরুক হয়েছিল। এই প্রশ্নটাকে বলা হয় ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন, এটা কোনো বদ্ধজীবের কোনো ব্যক্তিগত কোনো প্রশ্ন নয়, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন। যদি ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে সবার হৃদয়েতে এটা কেন জাগরুক হচ্ছে না, সবাই কেন এই প্রশ্নটা করতে পাচ্ছেন না, কেন অনুভব করতে পাচ্ছেন না, এটা ভারতবর্ষ, ইন্ডিয়া ইজ দ্য ল্যান্ড অফ স্পিরিচুয়াল কালটিভেশন, দো সেজেস আফটার লং ডেলিভারেশন হ্যাভ গিভেন আস ইমেন্স ট্রেজার অফ স্পিরিচুয়াল নলেজ, বাট উই আর সো ফুল, উই আর নট রেডি টু অ্যাকসেপ্ট ইট। যেটা উপনিষদ বারবার বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাণ নিবোধত খুরস্ব ধারা নিশীথয়া দুর্গম পথস্তত কবয় বদন্তী। যারা কবি, কবি বলতে যারা কবিতা লিখতে যান তারা নয়, এখানে কবি অর্থে যারা ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত জানেন, যাদের হৃদয়তে ভগবত ভক্তি আছে তাদের কথা বলা হয়েছে। কবয় বদন্তী, কবিরা কি বলছেন, বলছে কেন মরার মতো ঘুমিয়ে রয়েছে, ওঠো জাগো সবাই, তোমাদের যে প্রাপ্য, তোমাদের যে ডিউ, তোমরা পেতে পারো যে আশীর্বাদ, তোমরা যে অমৃতটা প্রাপ্ত হতে পারো, তোমাদের পাওনা আছে, তোমরা সেটা নেওয়ার জন্য ব্যস্ত হচ্ছ না। শ্রেণন্ত অমৃতস্ব পুত্রাহা, বেদ বলছে সব অমৃতের পুত্র, সব শোনো, কেন তোমরা সময় নষ্ট করছো অনিত্য বিষয়েতে। এইভাবে উপনিষদ বেদ আদি আহ্বান করছেন, কিন্তু আমার ঘুম ভাঙছে না। কেউ কেউ ভগবান শ্রীকৃষ্ণকে কম্পিটিটার মনে করছেন, ভগবান শ্রীকৃষ্ণ রাসকিলা করে, আমিও দু চারটে মহিলা নিয়ে করি না, কি হবে তাতে, এরকম অমানুষেরও আমরা বক্তব্য শুনেছি, আমার সম্মুখে পড়েনি, পড়লে তার জবাব আমি দিয়ে দিতাম, আড়ালে কেউ শুনেছি এরা এইসব বলে, তারা জানতে পারেন না ইনি কে। বাস্তবিক পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ এটা গীতাতে পরিষ্কার বলেছেন, নাহম প্রকাশায়ামি যোগমায়া সমাবৃতম, আমি যোগমায়ার দ্বারা নিজেকে আবৃত রাখি, বোকা লোকগুলো আমাকে জানতে পারবে না। যত সমস্ত সংসারিক লোকগুলো আছেন তারা কর্তা অহম ইতি মান্যতে, ডুয়ারশিপ, আমরা মালিক, আমরা দেখে নেব, আমরা করে নেব, এ ধরনের একটা চ্যালেঞ্জিং মুড নিয়ে তারা সুখে আছেন। কতদিন সুখে থাকবেন জানি না, তারা সুখে আছেন, সমাজের বিভিন্ন রকম একটা ডিজিগনেশন, একটা পদবি লাভ করেছেন, বড় বড় লাভ করে বলছেন আমরা বেশ সুখেই আছি। বাস্তবিক কথা হলো যেটা দু চার ঘন্টা আগেও আমি তুলেছিলাম, যে কখনো এই জড় বুদ্ধি মন বিবেচনা এগুলো নিয়ে কখনো ভগবানকে জানা যায় না। লজিক্যাল ইন্টারপ্রিটেশন ক্যান নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দ্যাট অ্যাবসলিউট ট্রুথ। অপ্রাকৃত জগতের যে ভগবান তাকে আমি খুব বুদ্ধিমান আমি জেনে নেব এটা হয় না। যে বিষয়টাকে জানতে গিয়ে আমার অর্থনৈতিক বল, আমার বিদ্যা বল, আমার লোক বল, আমার যা কিছু বল আছে সমস্ত কিছু বৃথা হয়ে যায়, যে বস্তুটাকে আমি আমার অর্থ বল, লোক বল, বুদ্ধি বল, বিদ্যা বল সমস্তকে লাগিয়ে দিয়ে বাজি লাগিয়ে যে তত্ত্বটাকে কোনোদিনই কোটি জন্মে আমি জানতে পারবো না, সেটার নামই হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব, সেটার নামই হচ্ছে ভগবত তত্ত্ব। যেটাকে জীব গোস্বীপাদ সুন্দরভাবে বর্ণনা করেছেন, বলছে অধক্ষজ তত্ত্ব আর অক্ষজ তত্ত্ব, এ দুটো কথা আছে। ভগবানকে বলা হয় অধক্ষজ তত্ত্ব, আর যে সমস্ত বস্তুগুলোকে আপনারা ইন্দ্রিয় মন বুদ্ধি চিত্ত ইত্যাদির দ্বারা বোঝবার চেষ্টা করেন, মেপে নেওয়ার চেষ্টা করেন, সেগুলোকে বলা হয় অক্ষজ তত্ত্ব। অধক্ষজ তত্ত্ব আর অক্ষজ তত্ত্ব দুটো বিষয় আছে। অক্ষজ তত্ত্ব সেটাকে ইন্দ্রিয়ের দ্বারা অনুভূতির বিষয় হয়, আপনারা বুদ্ধি দিয়ে যেটাকে আপনারা মেপে নেওয়ার চেষ্টা করেন। আমাদের গুরুবর্গ মজা করে বলতেন মাপা রানী আর রাধা রানী, তুমি কার আনুগত্য করবে, তোমরা তো মাপা রানীর আনুগত্য করছো, রাধারানীর আনুগত্য করতে পারে না, রাধারানীর আনুগত্য কেউ করতে পারে না, সম্ভব নয়। মাপা রানীর আনুগত্য করছে অর্থাৎ মায়াদেবীর আনুগত্য করছেন সব। বাস্তবিক কথা হলো এই যে জীব গোস্বাইপাদ পরিষ্কার জানিয়েছেন যে তত্ত্বটাকে কোনোরকমভাবেই জানা সম্ভব হয় না, সেটাকে বলে অধক্ষজ তত্ত্ব। আর যেটাকে জানা সম্ভবই হয় না সেটাকে জানার কী দরকার আছে, এই তো বললেন জানা যায় না। হ্যাঁ জানা যায় না বলেছি, কিন্তু জানা যায়। কখন জানা যায়? যখন মানুষ হৃদয় থেকে হান্ড্রেড পার্সেন্ট শরণাগত হয়ে যায়, 100% শরণাগতি। আপনাদের মধ্যে শরণাগতির কথাটা কোনো ক্লিয়ার কনসেপশন নাই, সমাজে অনেক লোক শরণাগতির কথা কিছু কিছু জানে, আনুগত্য, আমরা বিবাহ করেছি স্বামীর আনুগত্য করতে হবে, কেউ কেউ বলছেন চাকরি করি অফিসেতে বসের আনুগত্য করতে হবে, কিন্তু আমরা যে আনুগত্যের কথা বলছি এখানে অ্যাবসলিউট কথা, আমি যে আনুগত্যের কথা বলছি সেটা হচ্ছে অ্যাবসলিউট কথা, সেখানে কোনো ভেজাল নাই। যে শরণাগতি আপনারা হন, আপনারা শরণার্থী হন, দেশের সঙ্গে এক দেশের সঙ্গে আরেক দেশের, এক দেশের সঙ্গে যখন এক দেশের যুদ্ধ লাগে, এক দেশের সঙ্গে যখন আরেক দেশের যুদ্ধ লাগে, তখন সেই দেশের লোকরা অন্য দেশেতে শরণাগত হয়। যেমন বাংলাদেশের লোক আমাদের এখানে শরণাগত হলো, তাদেরকে বলা হয় শরণার্থী, শরণার্থী। কিন্তু তাদের যুদ্ধবিগ্রহ কেটে গেল, সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল, তাদের শরণাগতি খুঁজে গেল। কিন্তু অপ্রাকৃত জগতে শরণাগতি সে ধরনের বিষয় নয়। জীব গোস্বামীপাদ বলছেন অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয়জ জ্ঞানম যেন ইতি অধক্ষজ। অধকৃত অক্ষজ জ্ঞানম অর্থাৎ যে তত্ত্বটা তোমার মেপে নেওয়ার বুদ্ধিকে লাথি মেরে নিচে ফেলে দিয়ে নিজে সরাট অবস্থায় থাকে, যেটা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের 18,000 শ্লোকের প্রথম শ্লোকে বলছেন জন্মাদস্যন্ময়াদিতরাশ্চার্থ সবিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম ইরাজ আদি কবয়ো মুহ্যন্তি যৎসুরয়ো তেজো বারি মৃদাম যথা বিনিময়ো তিসরগহম মিশা ধাম্যাসেন নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। ব্যাসদেব গোস্বামী সবার কাছে আহ্বান জানাচ্ছেন, আপনারা সবাই চলে আসুন, সত্যম পরম ধীমহি আপনারা সবাই চলে আসুন, আমরা একসঙ্গে সেই অদ্বয় জ্ঞান তত্ত্ব, অদ্ভুত যে তত্ত্ব অদ্বয় জ্ঞান তত্ত্ব, সেই পরার পর অখিলেশ্বর ভগবানের ধ্যান করি, আসুন। কিন্তু কেউ আসতে চাইছে না। ব্যাসদেব গোস্বামী সবাইকে আহ্বান করলেন যে সবাই মিলে আসুন, আমাদের স্বার্থপরতা নাই, অমৃত প্রাপ্তির অধিকার আপনাদেরও আছে কিন্তু চাহিদা নাই। গীতাতে একটা কথা আছে, সেটা আলোচনা করেছিলাম, ভূমির আপ অনলোক খং মনোবুদ্ধির এবচ অহংকার ইতিয়াম প্রকৃতিমের অশ্রদ্ধা। গীতাতে ভগবান বলছেন আমার প্রকৃতি আটটা ডিভিশন, আটটা ভাগে ভাগ করা যায়, সেই রূপেতে তোমাদেরকে নাচাচ্ছে পুতুল নাচের মতো, আর তোমরাও নাচছ। কাম ক্রোধ আদি লোভ মোহ মদমাশ্চর্যে নাচতে আরম্ভ করছে। সেটাকে কি বলছেন? বলছেন ভূমির আপ অনলোক খং মনোবুদ্ধির এবচ অহংকার ইতিয়াম প্রকৃতিমের অষ্টদা। আট প্রকারের আমার পৃথিবী তোমাদের সবাইকে নাচাচ্ছে, আর তার জন্যই লোকে কর্তা হম ইতিমান্যতে ভগবানকে উপলব্ধি করতে পারছে। আজকে জন্মাষ্টমী পালন করতে এসছে, কিন্তু জন্মাষ্টমী পালন করার আগে আমি প্রশ্ন করি, ভগবান শ্রীকৃষ্ণ কে? যাকে চিনি না, যাকে জানি না, আর যদিও বা জানি তাহলে কীরকমভাবে জানি, সেটা আলোচনা করেছে বহুবার জানাতেন। আমার এই বুদ্ধির কারখানাতে যতটুকু তার ইমেজটাকে খাড়া করতে পারি, কোনো বা দার্শনিক তার কাল্পনিক চরিত্র কল্পনা করে কৃষ্ণর বিভিন্ন রকম চরিত্র লিখে যাচ্ছে, কৃষ্ণের তত্ত্ব কিছু জানেন না, আমাদের ভোগবাসনা কবলিত, আমাদের ভোগবাসনায় কবলিত হৃদয়ের মাঝখানে যতটুকু আমাদের একটু একটু চেতনা ধাক্কা মারে, সেই বুদ্ধি নিয়ে আমরা কৃষ্ণ বোধহয় এইরকম হবে, কৃষ্ণ বোধহয় এইরকম একটা কেউ। কেউ কেউ বলছেন কৃষ্ণ বড় পলিটিশিয়ান ছিলেন, হি ওয়াজ দ্য বিগ পলিটিশিয়ান। কেউ কেউ বলছেন কৃষ্ণ সমাজের অনেক উপকার করেছেন, নানারকম সমাজ সংস্কারক। কেউ কেউ বলছেন কৃষ্ণ হচ্ছে কাল্পনিক, এটা কল্পনা, এটা কি আর বাস্তব হয় নাকি, ইত্যাদি বিভিন্ন রকমভাবে কৃষ্ণকে তাদের নিজেদের মনোবুদ্ধির কারখানার মধ্যে বিভিন্ন একটা একটা রূপ দেওয়ার চেষ্টা করছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, প্রত্যেকেই নিজের নিজের বুদ্ধির কারখানায় বিভিন্ন রকমভাবে কৃষ্ণ সম্বন্ধে একটা বিভিন্ন রকম স্ট্রেঞ্জ একটা অদ্ভুত একটা পরিকল্পনা, বুঝলি, এরকম কৃষ্ণ বোধ হয় এরকম, কৃষ্ণ এরকম ধরনের একটা তত্ত্ব, কিন্তু তা নয়। সেই জন্য আমি শ্রীল জীব গোস্বামী পাদের লেখা সেখান থেকে কিছু কথা আলোচনা করব। তার আগে বলতে চাই এই যে জগৎ দৃশ্যমান জগৎ, এখানে কোটি কোটি জীব সংখ্যা সব রয়েছে, সেই জীবগুলো কি জন্য বেঁচে রয়েছে? প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় কেন আপনারা বেঁচে রয়েছেন, কি জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন মরিতে চাই না আমি এই সুন্দর ভবনে, কি কারণে বললেন? তিনি তো যথেষ্ট বুদ্ধিমান ছিলেন, আমি মরতে না চাইলেও আপনাকে মরতে হবেই, এটা তিনি কি জানতেন না? যখন বোলপুর থেকে তাকে গাড়ি করে নিয়ে আসা কাঁচের গাড়িতে, তখন দেখছেন আশ্চর্য প্রকৃতির সৌন্দর্যকে, আর মনের মধ্যে বিভিন্ন রকম ভাব আসছে। তো মরিতে চাই না আমি এই সুন্দর ভবনে, আর মরতে কেউ চায় না, কারণ প্রত্যেকে অমৃতের পুত্র, কাউর জীবনেতে মরণ বলে কোনো কথা নাই, আত্মান্তিক বিস্মৃতি, শরীরটাকে ছেড়ে দেওয়া, এটার নাম হলো মৃত্যু। বাস্তবিক মৃত্যুর কোনো ডেফিনেশন নাই। মৃত্যু কাকে বলে? শাস্ত্র বলছেন মৃত্যু মানে আত্মান্তিক বিস্মৃতি, তুমি সব ভুলে যাবে আর শরীরটা চলে যাবে, কিন্তু আত্মা তো থাকে, যদি না থাকতো গীতাতে এই কথা বলা থাকতো না, বাসাংশ জীর্ণানি যথা বিহায়ো নবানি গৃহ্ণাতি নর অপরাণী, এই পুরনো শরীরটা বুড়ি হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে ফেলে দেবে, আবার একটা নতুন শরীর ধারণ করবে অন্য জন্মে। এরকমভাবে জন্ম জন্ম ধরে মানুষের যে সংসার চক্র এইভাবে কি জন্ম মরণের মালাতে ভ্রাম্যমান অবস্থায় রহাটা কি এটা কি বুদ্ধিমানের কাজ নাকি? তাকে কি বুদ্ধিমান বলা হয় যিনি অনন্তকাল ধরে এই সংসারে খালি চলবে, মরবেন আর একটা দেখে আর একটা শরীর ধারণ করবে, যেটা শঙ্করাচার্য বলেছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হলো নাকি? সেই জন্য তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বুদ্ধিমান কাকে বলা হয়, বলছেন এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনাম যত সত্যম অমৃতে নেহ মর্তে না আপনতিমাম অমৃতম। মর্তবাসী এই দুদিনে শরীর ধারণ করে কি করে সেই অমৃতটা পাওয়া যাবে, এটার অনুসন্ধান যিনি করেন তিনি হচ্ছেন অ্যাকচুয়াল বুদ্ধিমান, বাস্তবিক বুদ্ধিমান, বাকি কেউ বুদ্ধিমান নয়। যদি চোদ্দ ভুবনের যে কোনো জায়গায় আপনাদের দৃষ্টি পড়ে, শুধু এখানে না, ফোরটিন ওয়ার্ল্ডস, এই জড় এই জড়জগৎটাকে, এটাকে বলে ভূলোক, ভূর ভুব স্ব মহ জন তপ সত্য, উপরে ছ সাত্তা নিচে সাত্তা, এই টোটাল এগুলো নিয়ে অতল বিতল তলাতল রসাতল পাতাল এগুলো সব গুনতে গুনতে চোদ্দোটা ভুবন, এইটাকে বলা হয় ভুবনটা চোদ্দোটা, ফোরটিন ওয়ার্ল্ডস। এখানে কোনো জায়গায় কোনো বস্তু বা কোনো ব্যক্তি নিত্য নয়, এখানে কোনো জায়গায় কোনো ব্যক্তি বা বস্তু নিত্য নয়, তারা কালের কবলে কবলিত হতে বাধ্য। মৃত্যুর কোনো সলিউশন আজ পর্যন্ত বের হয়নি, বিজ্ঞানের অনেক রিসার্চ হয়েছে, বিজ্ঞানের অনেক রকম গবেষণা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মৃত্যুর কোনো সলিউশন বের হয়নি, মৃত্যুর কোনো একটা সমাধান, এটা কি করা যায় এর কোনো সমাধান হয় নাই। স্বর্গরাজ ইন্দ্র থেকে আরম্ভ করে কোনো ভুবনের কোনো ব্যক্তি নিত্য নয়, সবাইকে তাদের এই জগৎ ছেড়ে যেতে হবে, কিন্তু তাদের নিত্য বস্তুর অনুসন্ধানের কোনো রকমভাবে কোনো তাগিদ নাই। তারা বিভিন্ন দেবদেবীর আরাধনা করছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করতে পারছেন না, তারা অনুভব করতে পারছেন না ভগবান শ্রীকৃষ্ণ কি বস্তু, কেন ভগবানকে আরাধনা করব, কি হবে তাকে আরাধনা করলে, ইত্যাদি কোনো কথাই তারা বাস্তবিকভাবে অনুভব করতে পারছেন না। একটু আগে আমি বলেছিলাম যে বস্তুটাকে আমার বুদ্ধি বল, লোক বল, অর্থ বল, সমস্ত কিছু বাজি লাগিয়ে যে তত্ত্বটাকে আমি কোনোদিনই জানতে পারবো না সেটাকে অধক্ষজ তত্ত্ব বলা হয়, আর সেটার কাছে আমাদের হাত তুলে সারেন্ডার হওয়া ছাড়া, শরণাগতি হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকে না। যে বস্তুটাকে কোনোরকমভাবে তুমি জানতে পারবে না, কোনোরকম চ্যালেঞ্জিং মুড নিয়ে, তুমি সেই তত্ত্বটাকে জানতে পারবে না, তাকে একমাত্র হাত তুলে দিয়ে বলতে হয় তুমি যদি তোমাকে জানাও কৃপা করে তাহলে আমি জানতে পারি তুমি কেমন। যেটা ব্রহ্মা এই জগতের যে সৃষ্টির নায়ক তাকে বলা হয় ব্রহ্মা। ব্রহ্মা সৃষ্টির ক্ষমতা লাভ করেছিলেন ভগবানের কৃপাতে। ব্রহ্মা জগতের সৃষ্টির ক্ষমতা লাভ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে। ভালো করে আলোচনা করে দেখবেন শাস্ত্রগুলো, ব্রহ্মা ভগবানের কৃপাতে সৃষ্টির ক্ষমতা পেয়েছিলেন, কিন্তু ভগবানও তাকে কৃপা করেছিলেন বলেই তিনি পেয়েছিলেন। আর ব্রহ্মা কাতরভাবে বলেছিলেন আমি কি করব। প্রথমে ভগবানকে জানবার জন্য ব্রহ্মা তার চারটে মাথার যে বুদ্ধিগুলো আছে, চারটে মাথার যে ঘিলু আছে, মাথার যে ব্রেন, সেটাকে কাজে লাগিয়েছিল। চারটে মাথা, আপনার একটা মাথা, আপনার একটা মাত্র মাথা তাও ঠিক নয় কি, ব্রহ্মার চারটে মাথা, আর চারটে মাথায় বিশাল ফাংশন করে, তার এত ইন্টেলিজেন্ট, কিন্তু চারটে মাথাকে এক জায়গায় লাগিয়ে কিছু করতে পারেনি। তারপর কাঁদতে কাঁদতে পায়ে পড়েছিলেন, পরে বলছেন জ্ঞানে প্রয়াস মুদপাস নমন্তি এব জীবন্তী সন্মুখ রীতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতম তনুবাগ মনোবীর, যে প্রায়শ অজিত জিত পিয়সি তৈ স্ত্রীলোক্যাম, এ ত্রিলোকের মধ্যে তোমার নাম হলো অজিত, তোমার নাম হলো অজিত, অজিত, এই ইউর অ্যাটেনশন প্লিজ। ভগবানের নাম অজিত কেন হলো? ভগবানের নাম অজিত এই জন্য হলো, ভগবানকে জয় করা যায় না। ভগবানকে জয় করা যায় না, ভক্তরা তারা ভজন করে কেন? বলে হ্যাঁ, ভগবানকে জয় করা যায় না আপনাদের জন্য, কিন্তু ভক্তি ভালোবাসার জোরে ভগবানকে জয় করা যায়। ব্রজের সেই সব কথা আমি এবার শুরু করব। ভগবানকে জয় করা যায়, কিন্তু ভগবানের নাম অজিত কেন? সংসারের সাধারণ কেউ লোক তাকে জয় করতে পারবে না। ঠিক এইভাবে ভগবানের নাম, ভগবানের রূপ গুণ পরিকর বৈশিষ্ট্য, ভগবানের ধাম, ভগবানের লীলা, সমস্ত কিছু সম্বন্ধে পরিষ্কার এই কথা জানানো আছে। সুপ্রিম লর্ড কাকে বলা হয়, সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড কাকে বলা হয়, না ভগবান কি করতে পারেন, ভগবান কি করতে পারেন, বলছে ভগবান আপনার কাছে লুকিয়ে থাকতে পারেন, আপনাকে প্রকাশ নাও করতে পারেন। যতক্ষণ আপনার চ্যালেঞ্জিং মুড থাকবে, ভগবান ক্যান রিজার্ভ দ্য রাইট অফ নট বিং এক্সপোজড টু ইয়োর সেন্স অর্গান। তোমার ইন্দ্রিয়ের সামনে ভগবান প্রকাশ হবে আর তুমি দেখে নেবে এই দুটো পচা গলা চোখ দিয়ে, যে দুইটাই চোখ দিয়ে খালি মেয়ে ছেলে বেটা ছেলে আর গু মুত এগুলো দর্শন করে থাকো, এটা নিয়ে আমি ভগবানকে দেখবো মন্দিরে যাব, এটা হয় না, বোকা, এরকমভাবে ভগবত দর্শন হয় না। সেই জন্য গুরু বৈষ্ণব ধাম নাম এগুলো সম্বন্ধে বলা হয়, ভগবত তত্ত্ব কাকে বলা হয়, না ভগবান সুপ্রিম লর্ড ক্যান রিজার্ভ দ্য রাইট অফ নট বিং এক্সপোজড টু ইয়োর সেন্স অর্গান। তোমার ইন্দ্রিয়ের সামনে প্রকাশ হবে, তুমি বললে আমার সামনে চলে আসুন, অত সোজা নয়, কতটা চোখের জল ফেলতে হবে, কতটা চোখের জল ফেললে পরে তবে ভগবানকে পাওয়া যায়। যদি একটা বাস্তব সাধুর কাছে পুরো ভাগবতটা শোনা যায় তাহলে মাথাটা ঘুরতে আরম্ভ করবে, আমার বুদ্ধিটা কত দূষিত, আমার বিচার শক্তি কত নিচু, কত আমি অধঃপতিত জীব, আমি পাবো ভগবানকে? আমাদের বৃন্দাবনে একটা কথা আছে, আমাদের বৃন্দাবনে একটা মজা করে কথা আছে, যে মস্তক দেখে ভি আগর ভগবান মিলতা হয় তো ভি সস্তা, এ মাথাটাকে কেটে আমি যদি ভগবানের চরণে দিয়ে বলে ভগবান বলে আমাকে পেয়ে যাবি, তাহলে বলবো অতি সস্তা, এত সস্তায় পাওয়া গেল ভগবান। বৃন্দাবনে বলে গর্দান দেখে ভি আগর ভগবান মিল রা হ্যাঁ তো ভি সমঝো কি সস্তা হ্যাঁ, ইতনা সস্তা ভগবান মিল গিয়া, কেসে এত সস্তা ভগবান কি করে পাওয়া গেল? কত জন্ম ধরে চেষ্টা করে তবে ভগবানকে জানা যায়, কোনো হুঁশ নেই, লোকগুলো সব অচেতন অবস্থায় রয়েছে, তাদের যে বস্তুটাকে তারা চেনে না জানে না, যে তো বস্তুর সম্বন্ধে কোনো বুদ্ধি খাটাতে পারে না, সে বস্তুটাকে কী করে ভালোবাসবে? ভগবানকে ভালোবাসতে পারবে? নিজের ছেলেটাকে ভালোবাসতে পারবে, নিজের মেয়েটাকে, নিজের স্বামীকে, নিজের স্ত্রীকে, কেন চোখে দেখা যাচ্ছে, এই তো চোখে দেখা যাচ্ছে রক্ত মাংসের পচা গলা দেহটা, ওই জন্য ভালোবাসি, কিন্তু ভগবানকে তো চোখে দেখা যায় না, ওই জন্য ভালোবাসি না, মূর্খের দল, ভগবানকে দেখা যায় না। আরে দেখার চেষ্টা করো, দেখার চেষ্টা করো, দেখতে পাবে। কি করে তাহলে সাধুগুরু বৈষ্ণবগণ দর্শন করছে, কি করে সাধুগুরু বৈষ্ণব ভগবানকে দর্শন করছে, কি করে? এক একটা কাহিনী আমি সকালে বলেছিলাম, একটার পর একটা ঘটনা, এগুলো দু একটা ঘটনা এদেরও বলা দরকার, বড় আশ্চর্য ঘটনা। ক্ষীরচলা গোপীনাথের কথা এরা শুনে, এখানে আলোচনা হয় কিনা আমি জানি না, আমি তো ভাগবত কথা আলোচনা বসেছি, ক্ষীরচলা গোপীনাথ সেখানে ছোট বিপ্র বড় বিপ্র, কিভাবে এই ক্ষীরচলা যেটাকে ক্ষীরচলা গোপাল বড় গোপীনাথ, ক্ষীরচলা গোপীনাথ সেখানে ক্ষীরচলা গোপীনাথ ক্ষীরচুরি করেছিলেন দেখা গেল মাধবেন্দু পুরীপাদের জন্য, আর যে গোপাল যেটাকে বলা সাক্ষী গোপাল, কি করে এই সাক্ষী গোপাল জেনে রাখো, ভগবান শ্রীকৃষ্ণের পপুত্র বজ্রনাভের প্রতিষ্ঠিত, জানো না? যে গোপালের মন্দির ছিল, বর্তমানে যেটাকে ভেঙে দেয়া হয়েছে লাল লাল যে মন্দির, যেটা পাথরের, যেটা মানসিংয়ের আমলে তৈরি হয়েছিল, যেটা সেই মন্দিরের ছিল হচ্ছে গোপা গোবিন্দজির মন্দির, আর তের ঠাক বাঁদিকে ছিল হচ্ছে গোপালের মন্দির, সাক্ষী গোপাল, তার নাম হয়ে গেল সাক্ষী গোপাল। ওখান থেকে ব্রাহ্মণ গিয়ে বলছে যে তোমার সামনে বড় বিপ্র আর আমার কথা হয়েছিল মনে আছে, বিগ্রহকে বলছে, মাইন্ড ইট, বিগ্রহকে বলছে ঠাকুর তোমার মনে আছে না, তোমার সম্মুখে আমি আমার সঙ্গে এই বড় বিপ্রের কথা হয়েছিল মনে আছে না তোমার, তো ওখানে তোমাকে সাক্ষী রেখেছিলাম মনে আছে, তোমাকে সাক্ষী রেখে বলছে দেখো বড় বিপ্র এই বলছে যদি কদি এদিক ওদিক তোমাকে ডাকবো মনে আছে তো, এবার চলো আমার সঙ্গে সাক্ষী দেবে, ছোট বিপ্র বলছে ভগবানকে। এবার গোপাল তার বিশ্বাসে ভালোবাসাতে বিগলিত হয়ে গেছে, গিয়ে বিগ্রহ বলছে আরে বাবা এসব কী কথা বলছো তুমি, বিগ্রহ কোনো দিন চলে নাকি, তুমি বলছো চলো উড়িষ্যাতে আমার সঙ্গে। তখন ছোট বিপ্র বলছে হ্যাঁ বিপ্র চলে না বলে, বিপ্র যদি বিগ্রহ বলে তাহলে বিগ্রহ চলতেও পারে, তুমি চালাকি ছাড়ো আমার সঙ্গে যেতে হবে, তুমি বলতে পারছো কথা বলছো তুমি আমার সঙ্গে আর তুমি যেতে পারো না, অপানি পাদম যবন গহিতা ইত্যাদি শ্লোক আছে, পশ্চাতীয় চক্ষু শ্রেণতি অকর্ণ, যার কান নেই সে শুনতে পায়, যার চোখ নেই সে দেখতে পায়, যার পা হাত নেই জগন্নাথে, জগন্নাথের কাছে এই আবার একটা কী রে বাবা এই হাত পা কিছু নেই এরম বসে রয়েছে, তাকে আবার লোকে পুজো করছে, হ্যাঁ লোকগুলো সব বোকা ওই জন্য জগন্নাথের পুজো করে, জগন্নাথ হাত পাগুলো আমার মতো গাধার জন্য লুকিয়ে ফেলেছে, আমার মতো গাধা তাকে বলছে দেখ আমার হাত পা নেই তোকে কী দেবো, যা যা যা যা পালা পালা। গভর্নর ভগবান আমাকে ঠকাবার জন্য বলছে দেখ আমার হাত নেই পা নেই, তা আমি তোদের কী দিতে পারি, আমার নাম তো জগন্নাথ দিয়েছিস জগন্নাথ কিন্তু আমার তো হাত পাই নেই, ভগবান ঠকাবার চেষ্টা করছে তোমাদেরকে বোকা বানাচ্ছে। উপনিষদ বলছে ভগবানের সব আছে, ভগবানের প্রাকৃত চোখ নেই, এই প্রাকৃতিক এরকম যে রক্ত মাংসের চোখ নেই অপ্রাকৃতিক চোখ আছে, তাহলে ছোট বিপ্র বলছে তোমাকে যেতে হবে, গোপাল বলছে এক কাজ করো তুমি ওখানে গিয়ে সভা করো মিটিং করো, মিটিংয়েতে আমাকে ধ্যানে করে স্মরণ করবে আমি ওখানে যাব। গিয়ে সাক্ষী দেবো। ছোট বিপ্র বলছে তা বলে হবে না, তুমি ওখানে আবির্ভাব হয়ে আমরা মিটিং করব, মিটিং করে তোমাকে সমস্ত কিছু ওখানে ধ্যান করে ডাকবো, তুমি গিয়ে তুমি গিয়ে সেখানে সাক্ষী দেবে তা হবে না, তাহলে কি হবে বলে এই এই বিগ্রহ তুমি যে এই গোপাল দাঁড়িয়ে আছো এই বিগ্রহ চলে যেতে হবে, বলে মা মহা আচ্ছা পাল্লায় পড়েছি যাও ঠিক আছে, এক সের করে অন্ন আমাকে খেতে দেবে আর আমি তোমার পেছনে পেছনে চলবো, এক সের অন্ন রোজ রান্না করে আমাকে খেতে দেবে, এক সের অন্নের অন্ন খেয়ে আমি চলবো তোমার পেছনে, কিন্তু পেছন ফিরে দেখবে না খালি নূপুরের আওয়াজটা পাবে, ছম ছম আওয়াজ পাবে, যদি পেছন ফিরে থাকো দেখো তাহলে কি সেখানে আমি থেকে যাব, আর যাব না কিন্তু। ছোট বিপ্র বলছে ঠিক আছে তুমি চলো তো এখন দেখি। ছোট বিপ্র এইভাবে তাকে সেই বৃন্দাবন থেকে উড়িষ্যায় সোজা নিয়ে গেল, সেখানে নিয়ে গিয়ে সেখানে সেখানে সেই বিগ্রহকে সামনে রেখে সমস্ত মিটিং দেখে বিগ্রহ সেখানে সাক্ষী দিচ্ছে হ্যাঁ আমার সামনে ছোট বিপ্রকে বড় বিপ্র বলেই ও এখানে প্রতিজ্ঞা করেছিল, এভাবে করলো, এরা সব মানতে পারবে না, এরা জানতেই পারবে সেই গোপাল এখনও রয়েছে। এ আমাদের কাটোয়া ডিস্ট্রিক্টে, কাটোয়া ডিস্ট্রিক্টে যেখানে গিয়ে যাবে সেখানে রঘুনন্দন, সেই যে রঘুনন্দন জানো সেখানে সেখানে সেই বিগ্রহ গোপাল তাকে বাচ্চাকে বলে গেছে যে তুমি গোপালকে খাওয়াবে, গোপালকে ভোগ দেয়, ভোগ দিয়ে এবার দেখছে যে অন্ন দিয়েছে, বাবা বলছে আমি কোনো কাজে যাচ্ছি তুমি খাওয়াবে, বলছে ঠিক আছে বাচ্চা ছেলে, সে ভোগটা দিয়ে সেখানে বিগ্রহকে বলছে এই তাড়াতাড়ি খাও, বিগ্রহ কোনো কথা বলছে না, থালার অন্ন ওরমই রয়েছে, কিছুক্ষণ পরে ঘর বন্ধ করে বাইরে গিয়ে ভেতরে ঢুকলো দিয়ে এখনও খাওনি অন্ন পড়ে রয়েছে, ও বাচ্চা ছেলে ও বলছে অন্ন পড়ে রয়েছে খাওনি, বলে লাঠি তুলেছে তোমাকে মারবো এখন খাও শিগগিরই, বাবার কাছে খাও আমার কাছে খাচ্ছ না, বিগ্রহ তখন প্রকট হয়ে অন্ন খেলো, খেয়ে বাবা এসে বিকেলবেলা বলছে এই রে প্রসাদ কই রে, বলছে গোপাল তো খেয়ে ফেলেছে, হ্যাঁ গোপাল খেয়েছে সে কি রে রোজ আমি ভোগ দিই, হ্যাঁ গোপাল খেয়েছে, ঠিক আছে যা তো এই লাড্ডু আছে এটা লাড্ডুটা খাইয়ে আয় গোপালকে কিরম খায় দেখি, লাড্ডুটাকে নিয়ে গিয়ে গোপালের হাতে দিয়ে বলছে খাও এটা খাও, বাবা বলেছে খাও, লাড্ডু হাতে দিয়ে লাড্ডু পড়ে রয়েছে খাচ্ছে না, বলো সকালবেলা খেলে এখন খাচ্ছ না তাহলে আমাকে তো চোর বলবে, বলো আমি অন্যটা খেয়ে নিয়েছি তোমার নামে দোষ দিয়েছি, খাও শিগগিরি। গোপাল এবার খেতে আরম্ভ করলো, যেই খেতে আরম্ভ করে অর্ধেক লাড্ডু খেয়েছে সঙ্গে সঙ্গে বাবা পর্দা খুলে দেখতে গেছে, সঙ্গে সঙ্গে অর্ধেক লাড্ডু এখনও রয়ে গেছে, এখন সেই কালনা সেই কাটোয়াতে গেলে সেই বিগ্রহ দেখা যাবে। কোনো মানুষের বিশ্বাস নেই, বিশ্বাস কি করে করবে, নিজেদের নিজেদেরকে বিশ্বাস করে, তাদেরকে সেলফ কনফিডেন্স আছে? আমার তো মনে হয় না কাউর আছে, যে যত বড় র্যাঙ্কেই থাকো তার সেলফ কনফিডেন্স নাই, সেলফ কনফিডেন্স 100% নাই, থাকলে পরে এরকম হয় না, দুর্দশা হয় না। এখন আমি ফিরে আসি, অনেক কথা বলবার সময় নাই। শ্রীমন মহাপ্রভু, আপনারা যারা চৈতন্য চরিতামৃত শুনে থাকেন সেখানে দেখতে পাবেন মহাপ্রভু উত্তর ভারতে গেছিলেন, উত্তর ভারতে গিয়ে বল্লভাচার্যের ঘরেতে গেছিলেন, বল্লভাচার্য তাকে নৌকা করে নিয়ে গেছিলেন, মানে আছে আড়াইল গ্রামে নিয়ে গেছিলেন। বল্লভাচার্য নৌকা করে শ্রীমন মহাপ্রভুকে, রূপগোস্বামী পাদকে, অনুপমকে নৌকা করে নেমন্তন্ন করে তাদের বাড়িতে নিয়ে গেছিলেন। সেখানে নেমন্তন্ন করে নিয়ে গিয়ে সেখানে খুব আনন্দ করে কীর্তন আদি করে প্রভুকে প্রসাদ পাইয়েছেন, সব কিছু করেছেন, তাই তো? আর সেখানে রঘুপতি উপাধ্যায়, সেখানে রঘুপতি উপাধ্যায় বলে একটি ব্রাহ্মণ, তিনি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসছেন, অনেক ভক্তই এসছেন, তার মধ্যে রঘুপতি উপাধ্যায় একজন ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব, তিনি দেখা করতে এসছেন। দেখা করতে আসাতে মহাপ্রভু তার সঙ্গে মজা করে করে কিছু প্রশ্ন করছেন, আচ্ছা উপাধ্যায় তো তোমাকে জিজ্ঞাসা করি, যত ভগবানের রূপ আছে, ভগবান ভগবান কৃষ্ণের রূপ আছে, নারায়ণ আদি সব কিছু, তো তার মধ্যে কোন রূপটা শ্রেয় সবচেয়ে ভালো, যেটাকে ধ্যান করতে পারলে আর কোনো বিন্দুমাত্র অন্য কিছু আকাঙ্ক্ষা থাকে না, থাকে কি? সেখানে রঘুপতি উপাধ্যায় এক কথায় বলছে, শ্যাম এব পরম রূপম, শ্যাম সুন্দর তার রূপই হল পরম রূপ, কোন রূপকে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ মনে করো? রঘুপতি উপাধ্যায় উত্তর দিচ্ছেন, প্রভু শ্যাম এব পরম রূপম। আচ্ছা ঠিক, ভালো কথা বললে তুমি। আচ্ছা বলো তো, যত যত ধাম আছে, যত পুরী আছে, জগন্নাথ পুরী, বিভিন্ন পুরী আছে না, সেই পুরীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুরী তুমি কাকে মানো, সবচেয়ে শ্রেষ্ঠ পুরী কাকে মানো? রঘুপতি উপাধ্যায় বলছেন, বরা মধুপুরী বরা, মথুরা পুরীকে সর্বশ্রেষ্ঠ মনে করি, তারপরে কিছু নেই, অযোধ্যা আদি যত যত ধাম হয়, দ্বারকা ধাম হয়, যা কিছু হয়, কিন্তু মথুরার পরে কিছু নেই, আছে কি? আচ্ছা কৃষ্ণের তো অনেক বয়স আছে, ছোট থেকে আরম্ভ করে বিভিন্ন, আজকে আবার কৃষ্ণের নাকি আবির্ভাব হবে শুনলাম, তাহলে কোন বয়সটা তোমার সবচেয়ে ভালো লাগে? তাহলে উত্তর দিচ্ছেন, বয়ো কৈশোরকম ধেয়ম, বয়ঃ কৈশোরকম ধেয়ম, কিশোর বয়সটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। আচ্ছা বাহ, খুব সুন্দর কথা বললে তো। আচ্ছা রসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রস কোনটা, যে রসটাকে পেলে পরে অনন্তকালে আর কোনো অভাব অভিযোগ থাকবে না? আপনারা কোনো কি সবাই রস ছাড়া বেঁচে রয়েছেন নাকি? জগতে আপনারা শুধু নয়, যত পোকামাকড় আছে, যত প্রাণী আছে জগতে, মাইন্ড ইট, আমি কি বলছি, যত পোকামাকড়, এমনকি একটা মশা তাকে এরকম মারতে যেমন পালাবে, পালালো কেন? বলে ও বেঁচে থাকতে চায়, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, মশাটাও বলছে আমি মরতে চাই না, মরতে চায় মশাটা, মশাটা বলছে আমি নতুন নতুন রক্ত খাবো, ভালো ভালো শরীরে বসবো, আমাকে মেরে ফেলছে বললেই হলো, আমি অনেকদিন বেঁচে থাকবো, অনেক রক্ত খাবো। আর রাস্তার যে শুয়োরটা আছে রাস্তার, তাকে যদি মারতে চান সে বলে আমাকে ছেড়ে দাও, আমি বেঁচে থাকতে চাই, বলে বেঁচে থেকে কী করবি? বলে ভালো ভালো বিষটা খাবো, নতুন নতুন বিষটা, নতুন নতুন বিষটা সব বেরোবে, সেগুলোকে নর্দমায় যাবো আর গোঁত গোঁত করে এগুলো খাবো। আমরা যে মানুষ, আমরা ওই রকম ধরনের সব সংসারে সব চাটনি খাচ্ছি, সংসারের দুর্গন্ধ জিনিসগুলো দূষিত, এগুলো আমরা সব খাচ্ছি আর বলছি ভালোই আছি। এই শ্যামানন্দ গৌড়ীয় মঠ এর নাম। এখানে গুরুবর্গ ছিলেন, একটি মাতাল নাকি কোন জায়গায় পড়েছিল আমি ভুলে গেছি, অনেক দিনকার ঘটনা। সে সন্ত গোস্বামী মা বলছেন সে মাতালটা নর্দমায় পড়ে রয়েছে, আর তার বাড়ির যে চাকর সে যাচ্ছে, বাবু পড়ে রয়েছে নায়েবে, বিরাট বড় জমিদারের ছেলে, চুল্লু খেয়ে পড়ে রয়েছে নর্দমা, তাকে নর্দমা থেকে তুলে বলে বাবু এখানে পড়ে রয়েছে কেন নর্দমা, এ কী ব্যাপার, ও তুই আমায় ছেড়ে দে আমি ভালো আছি, আমার ডিস্টার্ব করিস না, ও তুমি ভালো আছো নর্দমার মধ্যে রয়েছ। এরকম অজ্ঞানে যারা আছেন তারা প্রত্যেকেই একটা কথা বলে আমি ভালো আছি, আমি ভালো র্যাঙ্কে চাকরি করি, রিটায়ারমেন্ট হলে ভালো প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইত্যাদি পাবো, হ্যাঁ ভালোই আছো, সবাই ভালো, একমাত্র আমি খারাপ আছি, আমি পাগল, আমি খারাপ আছি, বাকি সবাই ভালো। সেই জন্য সেখানে বলা হচ্ছে, কি বলছিলাম কি বলছিলাম শেষে, শ্যাম এব পরম রূপম বয় কৈশরকম ধেয়ম আদ্য এব পর রস। মহাপ্রভু হাতে তাড়িয়ে আনন্দ করে জড়িয়ে ধরে বলছেন তুই খুব ভালো জিনিস শেখালে, বাহ দারুণ জিনিস, শ্যাম এব পরম রূপ, শ্যাম এব পরম রূপম, হ্যাঁ বরা মধুপুরী বরা, আর বয় কৈশরকম ধেয়ম আদ্য এব পর রস, বাহ খুব সুন্দর জিনিস শেখালে তো। ঠিকই তাই, শাস্ত্রের বিচারে যে তাই হয়, শ্যামসুন্দরের রূপের ওপরে আর কেউ নেই, যতই রামচন্দ্রের রূপ থাক, যত যত নারায়ণের রূপ থাক, যা কিছু থাক, কিন্তু শ্যামসুন্দরের যে রূপের যে মহিমা তার ওপরে আর কেউ নেই, কেউ যেতে পারবে না কোনোদিন। এই জন্য ভগবান শ্যামসুন্দর অর্থাৎ নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তার চারটে বিশেষ কোয়ালিটি তাকে একদম এমন একটা অবস্থায় রেখেছে যার প্রতিদ্বন্দ্বী কেউ কোনো দিন নেই। আজকে আমি বেশ কিছু কথা অল্প সামান্য উচ্চারণ করব যাতে ইন্টেলেকচুয়াল সমাজ কিছু বিবেচনা করবার একটু সুযোগ পান, সেই জন্য আমি কথাগুলো তুলছি। এগুলো না তুললেও চলতো, জন্মাষ্টমী কী বস্তু, জন্মাষ্টমী কাকে বলে, কিভাবে জন্মাষ্টমী পালন সার্থক হয়, এসব কথা আমি কিছু আগে চার পাঁচ ঘন্টা আগে আলোচনা করছিলাম এক জায়গায়। কোনো ব্যক্তি যদি ভগবান শ্রীকৃষ্ণকে চ্যালেঞ্জিং মুডে এসে অপমান করার চেষ্টা করে, এ কী ব্যাপার, রামচন্দ্র বরঞ্চ ভালো, বিবাহিত স্ত্রী রয়েছে, সীতাদেবী রয়েছে, ঠিক আছে, এই এগুলো কী এগুলো, হ্যাঁ আমি কত এক কত বড় একটা ভক্তলোক জেন্টলম্যান, আর ভগবান শ্রীকৃষ্ণ এসব কী করছে, হ্যাঁ ঠিকই তো কথা, তুমিই হচ্ছে জাজমেন্ট দেওয়ার একমাত্র লোক, জাজমেন্ট দেওয়ার জন্য এই জড়জগতের যত যত লয়ার আছে এরা আবার কৃষ্ণের বিচার করতে বসবে। আমার অবাক লাগে এই মানুষগুলোর মাথায় কি কিছু আছে, যেখানে বলছে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই তত্ত্ব আছে, একটা সিঙ্গেল অদ্বয় জ্ঞান তত্ত্ব, এক ছাড়া দ্বিতীয় কেউ নেই, যেখানে এক ছাড়া দ্বিতীয় কেউ নেই সেই ভগবান শ্রীকৃষ্ণের বিচার করার জন্য দ্বিতীয় একজন কে এলো, হুই ইজ দ্যাট পারসন, দ্বিতীয় এসে লোকটা কে আমি দেখতে চাই, কেউ নেই, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যত দেব দেবী আছে যা কিছু আছে ইনফিনিটি ওয়ার্ল্ড সমস্ত কৃষ্ণ, কিছু নেই। সেখানে বিচার করবে কৃষ্ণের কে আছে, কোন লোকটা আছে, তার বুদ্ধি কত বড় হলো কৃষ্ণকে বিচার করবে, যে জগতের অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, যার সামান্যতম কোনো ভোগের কোনো ইচ্ছা নাই, সে এই ধরনের লীলাগুলো কেন করেছেন সেটা জানবার ইচ্ছা হওয়া দরকার। সেগুলো না করে একটা অশ্লীল মন্তব্য আমি পাস করে দিলাম দে নিজে নরকে চলে গেলাম, এটা ভালো কথা নয়। যদিও ভগবান শ্রীকৃষ্ণের মতো কৃপাময় আর কেউ নেই, ভগবান শ্রীকৃষ্ণের মতো কৃপাময় কেউ নেই। শাস্ত্রকাররা বলছে গালি দিয়ে, ভগবানকে গালি দেওয়ার জন্য যদি ভগবানের নাম নেয়, ভগবানের গালি গালি দেওয়ার জন্য কৃষ্ণের নাম নিল, কথাটা বুঝছো, গালি একটা খিস্তি দিয়ে দিল কৃষ্ণকে, ওই যে খিস্তি দিতে গিয়ে কৃষ্ণ নামটা বললো, ওটাও তার মঙ্গলের কারণ হবে, এই বোকালোকে কেউ জানে না। সাংকেত্তম পরিহাস্যম স্তোবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরণম বিদু। ওই বৈকুণ্ঠ নাম এটা জড়জগতের কোনো বিষয় নয়, যে কোনোভাবে কৃষ্ণের নাম নিল মঙ্গল হবে, যে কোনোভাবে। কৃষ্ণের মতো দয়ালু আর কেউ নেই। রামচন্দ্র যখন দণ্ডকারণ্যে বিচরণ করছিলেন তখন ঋষি মুনিরা রামের রূপ দেখে বললেন, প্রভু আপনাকে দেখে আমাদের আমাদের ভাব হচ্ছে আপনাকে স্বামী রূপে পাই। ঋষিরা বলছেন, রামচন্দ্র বলছেন, এই জন্মে তো হবে না, এই জন্মে আপনার আমার ব্রতই আছে এক পত্নী ধর, একটা একজন শক্তিকে আমি স্বীকার করব। যদিও ভগবানের শক্তি হচ্ছে অনন্ত, পরের জন্মে হবে, এর পরে আমি দাপরেতে কৃষ্ণরূপে আসব, তখন আমার নাম হবে বহুজন বল্লভ, সবাইকে আমি তার তাদের মনোবাসনা আমি পূর্ণ করব। আমার প্রশ্ন হলো, লোকে যত দেবদেবী পূজা করে যা কিছু করে তার বদলে তারা কিছু রিটার্ন চায়, রিটার্ন চায় তো, কে বলবে রিটার্ন চায় না? যত দেবদেবতার পূজা করছে সবাই একটা কিছু রিটার্ন চায়, তার বিনিময় চায়। আমাদের বৃন্দাবনেতে মজা করে বলে, বৃন্দাবনেতে মজা করে এখানে বলে বিভিন্ন দেবদেবতার পুজো করে করে সেখানে বলছে কি বলছেন, জগদীশকে পুজো করছেন, জয় জগদীশ হরে, সুখ সম্পত্তি আয়ে ঘর কা কষ্ট মিটে তনকা, জয় জগদীশ হরে। দু পাঁচ টাকার কিছু ভোগ দিয়ে দিয়ে ভোগ দিয়ে দিল, দিয়ে আবার ভগবানের কাছে, ভগবান আমার দেহের কষ্টটা যেন সারিয়ে দিও, আমার এই সংসারে এইসব সমস্যাগুলো হচ্ছে খাট ছাড়িয়ে দিও। ভগবানকে তাদের এটা গোলাম করেছে, বাড়িতে যেমন চাকর রাখে, এই দুধটা নিয়ে যা বাজারটা নিয়ে, ভগবানকে অন্য ধরনের একটা চাকর বানিয়েছে। তারা আবার জন্মাষ্টমী পালন করবার জন্য এসছে, হাসি লাগে। আমরা কেন ভগবানকে পুজো করতে যাব যদি তার ভিতরে কিছু না পাই, চামারের দল? আমরা রিটার্ন চাই, ভগবানকে এই দেবো তার বিনিময়ে এটা। ব্যবসায়িক লোকে যেমন করে, আমরা এত টাকা লাগাবো আর এত টাকা পাবো, ভগবানকে এইভাবে আমরা। ভগবান বলেন, হাসতে হাসতে বলেন, এই মূর্খগুলো যা চায় ঠিক আছে আমি তাই দিয়ে দেবো, যা তথাপি আমাকে ডাক। কেন দেবদেবকে দেখে ডেকে লাভ হবে না, কী লাভ হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমাকেই ডাক, আমাকেই ডাক, আমাকে অর্চন কর, আমাকে বল, আমার ধ্যান আমার সব কিছু কর, মত জাজিং মাং নমস্কুরু, আমাকে যজনা কর, আমাকে ভজন কর। দূত তার এ সবাই বলে, সবাই নিজে নিজে বলে, আমাকে ভজন কর, আমাকে পুজো কর, এ দাঙ্গাবাজ। কেউ বুঝতে পারল না ভগবান শ্রীকৃষ্ণকে, তাই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আরে গৌরাঙ্গ মহাপ্রভুই কৃষ্ণ। কৃষ্ণ এবার নিজের শরীরের রঙটা বদলে হা কৃষ্ণ করতে করতে এলেন, বলে কৃষ্ণ ভজন কী করে করতে হয় দেখালেন, নিজেই কৃষ্ণ। শাস্ত্রের সব প্রমাণ আছে, উপনিষদ বেদ উপনিষদ সব জায়গায় ভাগবতে, সেই কৃষ্ণই নিজের গায়ের রঙটাকে বদলে এলেন, এসে এবার হা কৃষ্ণ করছেন। কী করে কৃষ্ণকে ভজন করতে হয়, রাধারানীর তত্ত্বটা কী, কী করেছিল গোপিকারা, এগুলো বোঝাবার জন্য গৌর রূপেতে তিনি এলেন, যার জন্য গৌড়ীয় মঠের যে দর্শন, গৌড়ীয় মঠের যে বিচার, এর ওপরে আর কোনো দিন কোনো কিছু হওয়া সম্ভব নয়। এটাই শেষ কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে এই লোকগুলো যদি কিছু চায় আমাকেই ভজনা করুক, আমি দিয়ে দেবো, আর দেবদেবতার কেন কাছে যাচ্ছে? যে দেবতা যা কিছু তোমাকে দেয়, যত দেবদেবতা যা কিছু আপনাদের দেয়, ভগবান বলছে সবই আমার জন্যই তো দেয়, আমি তাদেরকে গ্র্যান্ট করি, আমি তাদেরকে অনুমোদন করি, তারপর তারা তোমাদের দেয়, তাই তো? যেখানে ব্রহ্মসংহিতায় বলছে, দেখেন মহারাষ্ট্রে দক্ষিণ ভারতে বিরাট গণপতি দেবতার পূজা, বিশাল গণেশের মূর্তি, ওরে বাপ রে বাপ, এত বড় ভুঁড়ি আর গণেশকে নিয়ে সেই কোটি কোটি টাকা উঠছে, কেন? বলছে মাল করিয়ে আসবে, গণপতি দেবতাকে পুজো করছে, গণাধিপ গণপতি দেবতাকে পুজো করে মাল করি চাইবে। আবার অনেকে এমন নাস্তিক আছে, দূর মশাই রেখে দিন, এত বড় গণেশের দেবতাটা, এত বড় মোটা খাটা লোক, এইটুকু একটা ইঁদুরের উপর বসে রয়েছে, গ্যাঁজাখুড়ি কথাবার্তা সব বলবার জায়গা পান না? হ্যাঁ, কার কার এরম ছন্দ হয়েছে আমার কাছে আসুন, এগিয়ে আসুন, কত ইন্টেলেকচুয়াল ব্যক্তি আছে, আমি মাথাটাকে কামিয়ে বুঝিয়ে দেবো যে ওখানে ঠিক লেখা আছে। একটা ইঁদুরের উপর গণেশ বোধ রয়েছে, হ্যাঁ, তার দর্শনটা কি? এইটুকু একটা ইঁদুর, তার মধ্যে এত বড় গণেশ বসে রয়েছে, মরে যাবে না গণেশটা? গণেশের গণেশ যদি ওর উপর বসে ইঁদুরের উপর, না, মরবে না, কারণ তুমি হলো গণেশ, তুমি হলো ইঁদুর, আর নেতা নেতাগুলো হচ্ছে গণেশ। তোমার ঘরের মধ্যে বসে ওই নেতাগুলো বসে রয়েছে, সব মাল কামাচ্ছে, মূর্খের দল। তাহলে তুমি তুমি হচ্ছে ইঁদুর, সমস্ত জনসাধারণের যে ইঁদুর, এর ওপরে গণপতি দেব, তো গণাধিপ লিডার, দ্যাট লিডার ইজ রাইডিং অন দ্যাট ক্যাট, এই কি র্যাট, এই ইঁদুরটার ওপর নেতাগুলো বসে রয়েছে, কামাচ্ছে সব, আর তোমরা মূর্খ, দিতে হবে, নিতে হবে, চলতে হবে, এইসব করছো, এই করে জীবন কাটাও। আমাদের এই দর্শনে যা যা কিছু আছে ভারতীয়, তার প্রত্যেকটা জিনিসকে আমি ব্যাখ্যা করে বলে দেব, প্রত্যেকটা ঠিক, তুমি বুঝতে পারোনি বলে তোমার এরকম মনে হয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এ ধরনের স্বার্থপর নয়, তাই তো? অকাম সর্বকাম বাহা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। ভাগবতজী মহাপুরাণ বলছেন, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অকাম, কোন রকম কামনা বাসনা নেই, কামনা বাসনা নেই, তাহলে তো কৃষ্ণকে ভজন করতেই হবে। আর যদি বলে অকাম সর্বকাম বা, অনেক কামনা বাসনা আছে প্রচুর, আর তাহলেও কৃষ্ণকেই ডাকো, কৃষ্ণকেই ডাকো, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি, যদি মোক্ষ চাও তাহলেও ভগবান শ্রীকৃষ্ণই দেবে। মুক্তিদাতাকে, মুক্তিদাতা কৃষ্ণ রেব ন সংশয়, মুক্তিদাতা বিষ্ণু রেব ন সংশয়, কোনো দেবতা মুক্তি দিতে পারবে না, কোনো দেবতা মুক্তি দিতে পারে না, শাস্ত্রের নির্ণয়। যদি বলেন শঙ্কর ভগবান মুক্তি দিতে পারে, লেখা আছে, আমি পড়েছি, বলে সেটাকে চৈতন্য যে ক্রমমুক্তি, ডাইরেক্ট মুক্তি নয়। বলে বারাণসীতে পড়লে মুক্তি হয়, আমি পড়েছিলাম, বলে হ্যাঁ ঠিকই পড়েছে, কিন্তু বুঝতে পারেননি, বারাণসীতে মুক্তি হয় কিন্তু ক্রমমুক্তি, ইউ ক্যান বি গিভেন এ চান্স সো দ্যাট ইউ ক্যান গেট ফ্রি ফ্রম দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড ইউ ক্যান হ্যাভ এ চান্স টু গো টু কৃষ্ণা, ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে পারবে, জড় সংসার মুক্তি হবে, এই সুযোগটা পাবে বারাণসীতে জন্মালে, মরলে, কেন সেখানে শঙ্কর ভগবান প্রতিজ্ঞা করে রেখেছেন, যারা মরবে তাদের কানের কাছে এসে আমি মহামন্ত্র বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে। এটা হচ্ছে মহাদেবের একটা ডিউটি, মহাদেব বলছেন যারা বারাণসীতে মরবে আমি প্রতিজ্ঞা করে রেখেছি, তাদের কানের কাছে গিয়ে মরণের সময় আমি গিয়ে মহামন্ত্র বলে আসবো, কেন বেটারা বিষয়ে যদি ডুবে থাকে যদি না মনে করতে পারে, তাই তো? অনেকে বলে মহারাজ এখন জোয়ান আছি, বুড়ো হলে দেখা যাবে ভজন ভজন করব। আর বুড়ো হাবড়া হলে কি আর ভজন হয়, বুড়ো হাবড়া হলে কখনোদিন ভজন হয় না, হয় কি? সমস্ত ইন্দ্রিয় শিথিল, একটা বুড়িমা তাকে শ্রীকান্ত বলছেন ভালো, সেই বুড়িমা তাকে মৃত্যুর সময় তার নাতি পুতি সব বলছে, তোমার মহারাজ এসে বলে গেছে জানো না, হরিনাম করো, এখন এসব কী বলছো, হরিনাম করো, মৃত্যুর সময় মুখে জল দেবে, নাতি পুতি সব সামনে আছে, বলো হরিনাম বলো, হরে কৃষ্ণ বলো, বলছে অত কথা আমি বলতে পারি না, অত কথা বলতে পারেন, অথচ বলছে দেখ অপুর জন্য ফিক্স ডিপোজিট আছে ওখানে, দেখিস ওটা যেন ওই পায়, ও পড়াশোনার জন্য রেখেছি ওটা, এই সব বলছে, অথচ মহামন্ত্র হরে কৃষ্ণ ভগবানের নাম বলতে পারছেন না, পোড়া কপাল। সন্ত গোস্বামী মায়া মজা করে বলতেন, এই যে জগতের লোকগুলো আসছে জন্মাষ্টমী পালন করে কী করবে, ঘরে যাবে গিয়ে আবার ঘরের মতো ঘরে, মঠের মতো মঠে। সন্ত গোস্বামী মহারাজ বলছেন একটা দিদিমা একটা নাতনিকে নিয়ে সঙ্গে করে এসছে, এসে সেখানে মঠের মধ্যে একাদশীর আগের দিন সব শুনে গেছে, একাদশী এরমভাবে পালন করতে হয়, নির্জলা হলে ভালো হয়, নাহলে ফলমূল পাবে, আর তারপরে ভগবানের নাম নেবে ইত্যাদি বলে গেছে, অন্ন খেতে নেই, আর ছেলেটা সেই বাচ্চাটা নাতনি সে পরের দিনে বা স্কুলের টিফিনেতে রুটি আর ওইসব নোংরা জিনিস সব দিচ্ছে। ঠাকুমাকে বলছে, ঠাকুমা কল কালকে যে মহারাজ বললো আজকে রুটি খেতে নেই, আজকে একাদশী, কি ব্যাপারটা কি, তুমি এইসব দিচ্ছ কেন, রেখে দে, চুপ কর, নাক টিপলে দুধ বেড়ায়, মঠের কথা মঠে, ঘরের কথা ঘরে, মঠের কথা কি ঘরে আনে, এইরকমভাবে আমার এই লোকগুলো শ্রবণ করে, মঠের কথা শুনে এখানে চাপা দিয়ে রেখে ঘরে যাবে, ঘরে গিয়ে ঘরের মধ্যে এবার আনন্দ উৎসব করবে, এইসব হরিকথা শোনবার জন্য, শোনাবার জন্য আমার সময় নেই, এইসব কথা শোনাবার জন্য আমার সময় নেই। যারা যদি জীবনে একটু গ্রহণ করে তাহলে হয়। এবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের এক্সিলেন্সি বলি, তাহলে আবির্ভাব তিথি উপলক্ষে একটু হরে কৃষ্ণ বলবার ইচ্ছা হতে পারে, যদি নাই জানতে পারে কি করে হবে, বলে জগতের যত দেবদেবতাগুলো আছে সব ধান্দাবাজ, আমি বলিনি, ভাগবত বলছে, ছায়েব কর্মসচিবা বলছেন, যত দেবদেবতা আছে তারা যেমন তুমি দেবে তেমন তোমাকে দিয়ে এবার বলো, এই এতটুকু দিয়েছি এতটুকু দিলাম। তো ভগবান শ্রীকৃষ্ণ থান, ভগবান শ্রীকৃষ্ণ এত দয়ালু যে তিনি সর্বস্ব দিতে চান, এমনকি বুঝলেন নিজেকেও দিতে চান। যদি ভাগবতের সুদামা বিপ্রের কাহিনী পড়েন, আমার তো সাক্ষাৎভাবে আলোচনার সময় হবে না, সমস্ত তোলা আছে বৃন্দাবন বিভিন্ন জায়গাকার আলোচনা, সেখানে দেখতে পাবেন সুদামা বিপ্র, সেখানে বলছেন সুদামা বিপ্র যে এই ভগবান শ্রীকৃষ্ণ আমার বন্ধুরূপে একসঙ্গে পড়াশোনা করেছি, যাকে যার চরণকমল চিন্তা করার সঙ্গে সঙ্গে কি হয় বলছেন, তার চরণকমল যদি কেউ ভাবনা করে, ভগবান শ্রীকৃষ্ণের যদি চরণকমল কেউ চিন্তা করে তাহলে কি হয়, স্মরতঃ পদকমলানি, স্মরতঃ পদকমলানি আত্মানম অপি যচ্ছতি, ভগবানের যদি চরণকমলটা কেউ একটু এক মুহূর্তের জন্য ধ্যান করে, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড, ভগবান সঙ্গে সঙ্গে যে আমি নিজেকে দান করবো একে, তাই তো, তাই কি না। খট্টাঙ্গ রাজা কী হলো ভাগবতে, ক্ষণার্ধ সময় খালি দেবতাদের বললেন, দেবতারা বলছে খট্টাঙ্গ রাজা তুমি অসুরদের সঙ্গে যুদ্ধতে আমাদের বড় সাহায্য করেছ, যা চাইবে বর দেব। খট্টাঙ্গ রাজা বললেন, আরে বর ফর পরে নেবো, আমার আয়ুটা কতটা, আমার আয়ুটা আগে বলুন। দেবতারা বলে, আরে তোমার আয়ু তো ফুরিয়ে গেছে, সে মুহূর্তকাল বাকি, বলে তাহলে আর বর নিয়ে কী করবো, যাও তোমরা চলে যাও, এবার ধ্যান কর, এবার সব ছেড়ে দিয়ে চুপচাপ বসে বললো ভগবানের চরণ কমার চিন্তা করছে, করতে করতে মুহূর্তকালের মধ্যে সিদ্ধ হয়ে চলে গেল, মুহূর্তকালের মধ্যে সিদ্ধ হয়ে চলে গেল। কিন্তু আমাদের এই পুরো জীবনটা এত সুন্দর দিয়েছে, এরপরে কেউ ভগবানের ভজন করবে না, অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি, দোজ ইউ আর রিয়েলি ইন্টেলিজেন্ট, যারা বাস্তবিক বুদ্ধিমান পরিষ্কার বুদ্ধি তারা কি করবে, আরে ডাকতেই যদি হয় তাহলে কৃষ্ণকেই ডাকবো, মূল পুরুষ, তাই তো। ভগবান গীতাতে অনেক কথা বললেন, কেউ পড়লও না আর বিশ্বাসও করলো না, গীতাটাও উল্টে দেখে না, গীতাটাও উল্টে দেখে না, গীতার মধ্যে কী আছে এরা হিন্দু বলে দাবি করে, আমার হাসি লাগে, অন্তত মুসলিমগুলো গিয়ে তো আল্লাহ আকবার বলে, এ তো এই গীতাটাও উল্টে দেখে না, সারাদিন খাচ্ছে যাচ্ছে নরকে যাচ্ছে, ভালো জিনিস তো, সময় নেই, হ্যাঁ সময় আছে, খবরে কাগজ পড়ার সময় আছে, কপি হাউসে যাওয়ার টাইম আছে, আর তোমার ভগবানকে ডাকার সময় নেই, হ্যাঁ তখন সময় নেই, আর জমে যখন পাটা ধরে টান দেবে তখন বুঝবে সময় আছে কি না, তখন আর মেয়েটার বিয়ে দিয়ে নি, আরে এই টাকাটা বাকি আছে ওখান থেকে তুলে নি, কোনো কথা শুনবে কি, মৃত্যু যখন টানবে পাটাকে টানবে তখন আর বলতে পারবে না, হ্যাঁ একটু দাঁড়াও আমার কাজ আছে, তখন তো টেনে নিয়ে চলে যাবে। ওই জন্য বলি আমি, মৃত্যু নামক বিষয়টাকে কেউ ধারণার মধ্যে আনতে পারে না, মৃত্যু নামক বিষয়টাকে কেউ ধারণার মধ্যে আনতে পারে না, যদি পারত তাদের সমস্ত ফাজলামি বদমাইশি এক্ষুনি বন্ধ হয়ে যেত, জগতে কোনো রকম নোংরাম আর চলতো না, চলতো যেই বুঝতে পারবে মৃত্যু আমার আছে আমি চলে যাব, আর করতো না, এই এমনি জানে আমি তো মরবো, আর ওটা জানা জানা হলো না, যেটা বলকে জানে আমি মরবো ওটা জানা হলো না, আমি বলছি ডাইরেক্ট রিয়েলাইজেশন, যেটা বলতে গিয়ে দুদিন আগে এক জায়গায় বলছিলাম, একটা ব্যক্তি একজনকে মার্ডার করেছে, তার স্ত্রী ঘটিত কোনো ব্যাপার, স্ত্রীর কাছে একটা লোক আসতো সেখানে মেরে ফেলেছে, তাকে খুন করেছে দুঃখেতে মেরে ফেলেছে, তাকে মার্ডার কেসে পুরো কোর্টে তোলা হয়েছে, জজ তাকে বলছে একে মৃত্যুদণ্ড দিয়ে দাও, জজ চিন্তা করলো না কোন পরিস্থিতিতে কি কি কাজটা করেছে কেন, যাই হোক ছেড়ে দাও। এবার বলছে কালকে 6:18 এর মৃত্যুদণ্ড, মানে গলায় ফাঁসি হবে। ফাঁসি দেওয়ার পর তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে যে তোমার সেই শিষ্টা কী, কী কী খাবে, কী কী কী কী নেবে, কী কী চাই তুমি। ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে কালকে 6:18 সকালবেলা তাকে এইখানটা খালি নটটা মেরে দেবে আর এখানে পাটাতনটা সরিয়ে দেবে, ঠক পড়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। তার আগে জিজ্ঞেস তুমি কী কী খেতে যাও, যা যা চাও তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে। বলবে দুধ চাই, কালকে 6:18 আমার মৃত্যু, আর বলে কী খাবে, কোনো লোক কি চাইবে। সেরকম প্রত্যেকটা মানুষ মৃত্যুর কবলেতে, যেটা আলোচনা করতে বলছে, যেটা নারদজি মহারাজ যুধিষ্ঠির মহারাজকে বলেছে, কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পাঞ্চভৌতিক, কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পাঞ্চভৌতিক কথম অন্যাংস্তু গোপায়ের সর্পগ্রস্ত জয়া অপর। কী করে একে অপরকে রক্ষা করবে, স্বামী স্ত্রীকে রক্ষা করবে কী করে রক্ষা করবে, বলো প্রমাণ দাও, পারবে না। শাস্ত্র বলছে না, এরা বুঝতে পারছে না। সাপ যেমন ব্যাংকে গিলে রাখে, প্রত্যেক মানুষকে গিলে রেখেছে অর্ধেক, গিলে রেখেছে অর্ধেক, পুরোটা খালি গিলে নেবে, প্রত্যেক মানুষকে গিলে রেখেছে। যখনই জন্ম হয়েছিল তখন মৃত্যুটাকে নিয়ে জন্মেছিল, আস্তে আস্তে মৃত্যুর দিকে এগোচ্ছে। বাট দেয়ার ইজ নো ডাইরেক্ট রিয়েলাইজেশন, কোনো রিয়েলাইজেশন নাই। এবার ভগবান শ্রীকৃষ্ণের কেন আরাধনা করব, কেন দেবদেবীর আরাধনা করব না, বলছেন দেবদেবীগুলো যারা আছেন তাদের আরাধনা করলে যে যে বস্তু চাইবে কোনো মতে হয়তো সেটা পেয়ে গেলে, কিন্তু সেই বিষয়গুলো প্রাপ্তির পর তোমার যে বিপদ হবে সেটার কোনো গ্যারেন্টি রেসপন্সিবিলিটি নেবে না। কি বললাম বুঝতে পারল না লোকে, বুদ্ধি যে যে বস্তুগুলো দেবতার থেকে চাইল, চাইবার পরেতে এবার সেইটা দিয়ে কি হবে, সে দেবতারা বললো আমি তো জানি না। একটা উদাহরণ বলি, হাসতে হাসতে পেট ফেটে যাবে। দক্ষিণ দেশেতে এই যে যেটা পর্বতার নাম হলো, এই কী নাম, ওই অমরকণ্টক যে যায় লোকে, মধ্যিখান ভারতটাকে যে দুভাগে ভাগ করে রেখেছে, আর বিন্ধ্যাচল, বিন্ধ্যাচল পর্বত সব জায়গায় উঁচু নয়, কিছু জায়গায় নিচু আছে। বিন্ধ্যাচল পর্বতের একটা গুহাতে একটা সাধু বাবা ভজন করতেন, হ্যাঁ, কিন্তু তিনি কারোর সঙ্গে দেখা ফেকা করতো, কখন যে সে বেরোয় আর কখন যে গুহাতে ঢোকে তাও নর্মদা নদীর ওপারে। আমি নর্মদা নদীতে গেছি, নর্মদা নদী যা ছোট্ট নদী, ওটাকে পার হয়ে গেলে ওই পারে গুহার মধ্যে ওই সাধু বাবা থাকে, কেউ দেখতে পায় না, কখন যে বেরোয় কী করে কেউ জানে না। একটা চ্যাংড়া ছেলে, সে এবার ঠিক করে নিয়েছে সাধু বাবাকে ধরতে হবে, ধরে আমি কিছু বাগাবো মাল করি বলে কায়দা করে রোজই প্রায় যায় ওই গুফার সামনে, ভেতরে ঢুকতে সাহস পায় না, গুফার সামনে তোকে কান্নাকাটি করে রোজ, বাবা দয়া করো, কৃপা করো, কৃপা করো, রোজ কাঁদে। তো সাধু বাবার দয়া হয়, হ্যাঁ, যেমন ভগীরথের কথা বলা আছে না, ভগীরথ জন্মেছিল একটা মাংসের পিণ্ড, ভগীরথ যখন জন্মেছিল গিয়ে গঙ্গা আনয়ন করেছে, সে একটা মাংসের পিণ্ড, ওকে ওর মা ফেলে দিয়েছিল। তো একজন বলল ফেলে দিচ্ছ কেন, একে এক কাজ করো, একে নিয়ে গিয়ে অমুক ঋষির কাছে রেখে ফেলে দিয়ে চলে এসো, যদি কোনো মতে ওর দৃষ্টিতে পড়ে যায় তাহলে ও উদ্ধার করবে। অশ্বক্র মুনি সে ওকে এরম এমনকি গড়াচ্ছে, দেখে বেটা আমাকে ভেঙাচ্ছে, আমার শরীরটা এরম বলে ভেঙাচ্ছে, যদি আমায় ভেঙিয়ে থাকিস তাহলে তোর জীবন অন্ত হয়ে যাবে, আর যদি ভেঙিয়ে না থাকিস তোর জীবন যদি সত্যিই এরম হয়ে থাকে তাহলে শীঘ্রই ভালো মানুষ হয়ে যাবে। বলার সঙ্গে সঙ্গে সে কী করলো, ভগীরথ উঠে দাঁড়ালো অপূর্ব দেহ, তারপরে সে গঙ্গা এনেছিল, বোঝা গেল। ওর মা মাংসর পিণ্ড দেখে দুধ দুচ্ছায় কী হবে এটা, হ্যাঁ, গান্ধারী মা এও একটা মাংসের পিণ্ড প্রসব করেছিল, ফেলে দিতে চাইছিল, দুর্বাসী মুন্না ফেলো না, এটা থেকে 100 ছেলে হবে, বলি সে কী করে হবে, ওটাকে কুচু কুচু করে কেটে ফেলেছে টুকরো টুকরো করে, 100 কটা, 100 একটা, মানে 100টা ছেলে একটা মেয়ে হয়েছে, সেটাকে ওষুধে ভিজিয়েছিল পরে হয়েছিল, অনেক কথা সেসব কেউ বিশ্বাস করবে না এই যুগে, জানে না। তো সেখানে ভালো হয়ে গেল, সেই জন্য সেখানে বলছেন দেবতারা কোনো রেসপন্সিবিলিটি নেবে না। সেই সাধু বাবা রোজ এই ছেলেটা বিরক্ত করে, তার ভজনের বিঘ্ন হয়, গুফার কাছে গিয়ে রোজ বাবা কৃপা করো কৃপা করে কাঁদবে কাঁদবে। একদিন সাধু বাবা জোর করে বেরিয়ে যে হ্যাঁ বলে পাটাকে ওর মাথার উপরে গে যা তেরা সংসার বন্ধন ছিন্ন হয়ে যায়গা মুক্ত হয়ে যায়গা তু ওই যা তোর সংসার বন্ধন মুক্ত হয়ে যাবে যা মুক্ত করে দিলাম বলে পাটাকে ওর মাথা রেখে যা আশীর্বাদ যা আরও বেশি করে কাঁদতে আরম্ভ করলো। ও রে বাবা রে বলে আরে আর কাঁদছিস কেন তুই কৃপা করে দিলাম তো তুই তো কৃপা চাইছিলি বলে এসা কৃপা নেই চাইয়ে বলে এসা কৃপা কর দো জেসে বড়া ভারী বিজনেস খোল যায় আমার বড় বিজনেস হয়ে যায় ভালো জায়গায় বিবাহ হয়। সাধুটা তখন ডাক করে বলে রে ছাগল কাহিন কা মরনে কা কৃপা চাইয়ে তো এসে পেলে বোলা কেউ নেই মরবার কৃপা চাই এটা আগে বলিস নি কেন এমনিতেই মরতে পারবি মরার জন্য মরা মরতে এসেছে। আমাদের মাস্টারমশাইরা স্কুলে যখন পড়া পারতে না কেউ তাহলে মরা মরতে এসেছে আমি স্যার মানে কি মাস্টারমশাই মরা মরতে এসেছে বলে এইগুলো এরামই মানে হয় বলে ঘাটের মরা এগুলো আনুগত্য নেই পড়ে না আমার কাছে এসে বিরক্ত করতে এসছে কথাটা বললে তো সাধুর কাছে গিয়ে কী চাইতে এসেটা জানে না সেখানে গিয়ে চাইছে এসব। তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে আমাদের সুবিধে কী হবে না ভগবান শ্রীকৃষ্ণের একটা কমিটমেন্ট আছে ভগবান বলছেন যদি আমাকে ভজন করে আমি তার যোগ এবং ক্ষেম যোগ ক্ষেম বহামি আহম ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করে বলছেন অনন্য চিন্তয়ন্ত যেই জনা মাম উপাসতে তেসাম নিত্যাভিযুক্তানম যোগক্ষেম বহামি আহম ভগবান অ্যাসিওরেন্স দিয়েছেন প্রতিজ্ঞা সবার কাছে বলছেন যারা অনন্য চিন্তনে থাকবে আমাকে খালি চিন্তা অন্য কেউ ন অন্য অনন্য অন্য অনন্য মানে হচ্ছে ন অন্য অন্য কাউ চিন্তা করবে না কেবল আমার চিন্তা করবে আমি জগন্নাথ তাহলে আমি কি করব বলে আমার দায়িত্ব চলে আসবে কি করবে তখন বলে অনন্য চিন্তায়ন্ত যেই জনা মাং উপাসতে মাম অনন্য চিন্তা করে যে আমার উপাসনা করবে তাকে কি করবে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বাহামি অহম ইট ইজ মাই অ্যাসিওরেন্স আমি প্রতিজ্ঞা করলাম আমি তাদের সব কিছু যোগ এবং ক্ষেম যা নেই সেটা পাইয়ে দেবো আর যে বস্তুরা পারল পেল তার জন্য কোনো কোনো বিপদ হবে না। একটা উদাহরণ দিই বোঝা যাবে খুব ফার্স্ট ক্লাস উদাহরণ বেলগেছিয়ার নাম শুনেছে কলকাতা বেলগেছিয়া পাতাল রেলে যারা যা সব নিশ্চয়ই শুনেছে বেলগেছিয়া স্টেশনের কাছাকাছি অনেক বছর আগে এক পাতালে তো এই সেদিনকে হলো আমরা ছোট তখন তখন হলো স্কুলে পড়ি তা বলছি সেখানে কি হলো ব্যাপারটা বলছেন ওই জায়গায় একটা মঠ করেছিল ওখানে পরেশনাথ বলে একটা আছে না জায়গা পরেশনাথ বাঁদিকে পরেশনাথ জৈনদের পরেশনাথের মন্দির তার অপোজিটে একটা গলির ভেতরে একটা ছোট্ট গৌরী মঠ করেছিল একজন সাধু বাবা একটা সুন্দর গৌরী মঠ করেছিল ছোট্ট গৌরী মঠ এইটুকুটুকু বিগ্রহ ভক্তিতে সে প্রভুপাদের শিষ্য তার নাম হলো কৃষ্ণানন্দ মহারাজ কেউ শোনেনি না তার শিষ্যের নাম ছিল প্রেমানন্দ তীর্থ মহারাজ ভক্তি ভ্রমর প্রেমানন্দ তীর্থ মহারাজ তিনি এত ভালো সাধু বাইরের লোক কিন্তু জানতে পারত না তিনি কোনোদিন ভিক্ষা করতেই যেতেন না তিনি ওইখানেই বসে হরিকথা কীর্তন করতেন যা আসবে সেইটি তিনি রান্না করে ভোগ দিতেন মন্দিরটা হয়নি এইরকমভাবে ঠাকুরকে রাখা যায় ছোট্ট একটা জায়গা আর জায়গাটা মোটামুটি আছে তার দোতলা করতে হবে একটা মন্দির বানাতে হবে কিন্তু টাকা নেই কি তিনি কাউর কাছে চান না কাউকে চান না একটা বিল্ডার্স তাকে বলল সাধু বাবা আমি আপনাকে করে দেবো আপনি আস্তে আস্তে দেবেন আমাকে যত বছরে পারেন টাকা নিয়ে তাগাদা দেবো না আমি আপনার যত সিমেন্ট লাগে যত যা লাগে সব বলুন তো বলল ভালোই হলো তা সিমেন্ট আদি যা কিছু আছে যা কিছু তখনকার দিনে রড দিয়ে হতো না এরকম কলাম কনস্ট্রাকশন হতো না তখনকার দিনে আলাদা হতো সমস্ত ইট পাথর সব দিয়ে দিল সাধু বাবা আনন্দে মঠ করলো কন্ট্রাক্টরও বললো আস্তে আস্তে টাকা দেবেন কোনো যখন আসবে আপনি দেবেন সাধু বাবা মঠ তো করে বসলো তার আবার মঠ উদ্বোধনও হয়ে গেল কিন্তু অনেক দিন হয়ে গেল দু চার মাস ছ মাস হয়ে গেল টাকাটা সেরকম দিতে পারছেন না আর যে ভগবানকে পুজো করেন সে ভগবানকে প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন খালি কিভাবে ঢাকাতে প্রভুপাদ এক মাস যাবৎ, এক মাস পাঁচ দিন বোধ হয় জন্মাদর্শ শ্লোকের ব্যাখ্যা করেছিলেন, একটা শ্লোকের ব্যাখ্যা, এক মাস ঝুলনবাড়ি ঢাকা। সেই সময় কৃষ্ণানন্দ মহারাজ ওই ঢাকাতেই থাকতেন, ঢাকার তার পূর্বাশ্রম ভক্তিহিত বনদেব গোস্বামী তার তার তারও ঢাকাতে ছিল, আর সমন গোস্বামী মহারাজ যিনি চৈতন্য পর্বতী তারও ঢাকাতেই ছিল, সে ঢাকার লোক। তিনি প্রভুপাত গেছেন, হরিকথা শুনেছেন, প্রভুপাতকে শ্রদ্ধা করেন। একদিন কাতরভাবে এসে বললেন, আমাদের বাড়িতে একটা বিগ্রহ আছে, যদি দয়া করে আপনি গিয়ে যদি সেখানে প্রতিষ্ঠা করে দেন তাহলে বলো ভালো হয়। প্রভুপাত বললেন, দেখুন আমার তো সময় হচ্ছে না, তো আপনার বিগ্রহ কোথায় আছে আপনি নিয়ে আসুন। সেখানে কি করলেন, বিগ্রহকে মালসা করে, এরকম ছোটো ছোটো বিগ্রহ একটা মালসা করে সেখানে প্রভুপাতের সামনে আনলেন। প্রভুপাতকে এনে বললেন, প্রভুপাত আমি বিগ্রহ এনেছি, এখানে প্রতিষ্ঠা কি করে হবে? প্রভুপাত মুচকি হেসে বললেন, ফুল তুলসী আর গঙ্গাজল ছিল সেটা নিয়ে ভগবানের চরণে দিলেন, রাধারানীর চরণে দিলেন, চরণে দিয়ে বললেন, যান প্রতিষ্ঠা হয়ে গেছে। ও তো মাথা খারাপ, বলে প্রতিষ্ঠা তো এরমভাবে আমরা দেখিনি, প্রতিষ্ঠা তো হয় আমরা অভিষেক করি, কত লোক আসে, হইচই হয়, মন তো পরে, এখানে প্রভুপাত খালি বিগ্রহকে মালসা করে আনলেন আর সেখানে ফুলটা দিলেন রাধারানীর চরণে আর তুলসীটা কৃষ্ণের চরণে দিয়ে ফুল দিয়ে বললেন, যান প্রতিষ্ঠা হয়ে গেছে। সে আবার কী প্রতিষ্ঠা রে বাবা! আজকে সকালেই বলছিলাম না, মহাপুরুষ যারা স্বয়ং ভগবান তাদের অধীনে আছেন, তারা যে কোনো অবস্থায় ভগবানকে মন্দিরে আনতেও পারেন আবার নিয়েও যেতে পারেন। বৃন্দাবনে বাঙ্কে বিহারীর ইতিহাস শুনেছি কি, একটা ভক্তিমতী মা বাঙ্কে বিহারীকে নিয়ে চলে যাচ্ছে, বাঙ্কে বিহারীর বিগ্রহ, বাঙ্কে বিহারীর মন্দিরে বিগ্রহ, সেই ভক্তিমতী মাটাও যে চলো আমার সঙ্গে যেতে হবে, এখানে থেকে কী করবে, সে টাঙা গাড়ি করে উঠে পড়েছে, বালগোপাল উঠে পড়ে টাঙার গাড়িতে করে চলে যাচ্ছে মন্দিরে। ব্রাহ্মণ আসছে, দেখে আরে বিগ্রহ কোথায় গেল, বিগ্রহ তো নেই, বলে একটু আগে একটা মহিলা দর্শন করতে এসে কোথায় গেল, ছুটে গিয়ে দেখে সে টাঙা করে যাচ্ছে সে মহিলা মাটা, আর তার পেছনে পেছনে গোপাল দৌড়ে দৌড়ে উঠে গিয়ে টাঙাতে উঠে পড়েছে, বলছে আমাকে নিয়ে চল। তারপর থেকে সেখানে একটা নিয়ম হয়ে গেছে, বাঁকে বিহারীকে কেউ কন্টিনিউয়াস দর্শন করতে পারবে না, ঝাঁকি দর্শন, বোঝা গেল আমার কথাটা মানে বুঝলো না, মানে পর্দাটাকে দিয়ে দেবে, একটু দেখবে সঙ্গে সঙ্গে টেনে দেবে, আবার একটু খুলবে একটু দেখো আবার বন্ধ করে দেবে, গোপালের সঙ্গে প্রেম হয়ে যাবে, গোপালকে নিয়ে চলে যাবে, হবে না। এইসব প্র্যাকটিক্যাল আমাদের সম্মুখে রয়েছে সব, এইসব উদাহরণ, বোঝা গেল কি বললাম। তাহলে সেই মহারাজ বড় চিন্তিত হয়ে পড়েছে, আগে বললো ওরা যে কোনো দিন দিলে চলবে, এখন আবার বলছে যে ব্যবসায়ী মানুষ হয়েছে টাকা দিচ্ছেন না, টাকা কবে দেবে। মহারাজ বড় চিন্তিত হয়ে পড়েছে, ঠাকুরের কাছে নাম করছেন, বলছেন তোমার থেকে তো আমি টাকা চাইতে পারবো না, আর কোনো লোকের থেকে আমি টাকা চাই না, তাহলে আমি কি করব, এই মন্দির হয়েছে। এদিকে কি করেছে, পরের দিন সকালবেলা দেখা হয়েছে, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মহারাজ তাকে বলছে, আর একটু কিছুদিন অপেক্ষা করুন, আমি টাকাটা দিয়ে দেবো। আরে টাকা তো আপনি কালকে সকালবেলা দিয়ে এলেন, সব টাকা আমি দিয়ে এলাম, বলে হ্যাঁ আপনি তো টাকা দিয়ে এলেন, আর তো আপনার কাছে কিছু পাবো না, কত টাকা বলুন তো, সব হিসাব করে বলছে, যা টাকা ও হিসাব, ভগবান মহারাজের রূপ ধরে গিয়ে ওর কাছে সব টাকা মিটিয়ে দিয়ে এসছে, বোঝে। এবার অবাক কাণ্ড, মহারাজ কাঁদতে আরম্ভ করছে, রি টাকা দিয়ে এসছে, কে দিয়ে এলো, আমার তো একটা পয়সা এখনো পর্যন্ত নেই, বলছে এত টাকা এত পয়সা আপনি তো দিয়েছেন, কালকে সকালবেলা দিলেন আমাকে ডাকলেন। মহারাজ অবাক, বুঝতেই পারলেন ভগবান দিয়েছে। তারপর থেকে এখনো পর্যন্ত সেই মহারাজ কবে চলে গেছে, তারপরে তারপরের আচার্য তিনিও চলে গেছেন, তারপরে ভারতী মহারাজ ছিলেন তিনিও চলে গেলেন কদিন আগে, কিন্তু সেই মন্দিরে এখনও পর্যন্ত কেউ ভিক্ষা করতে যায় না, যা আসে সকাল থেকে তাই লাগিয়ে দেয়, আসবেই আসবে, কিছু না কিছু আসবে, সেটাকে ভোগ লাগিয়ে দেয়। এইভাবে আমার বলার বক্তব্য হলো যে ভগবান শ্রীকৃষ্ণ যেটা প্রতিজ্ঞা করেছেন সেটা যে কত বড় সত্য কথা, এটা প্রমাণ করার জন্যে কতগুলো কথা বললাম, যেটা একটু আগে বললাম, অনন্যশ্চিন্তয়ন্ত যে জনামাম উপাসতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বাহামিয়াহম, এটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কোনো দেবতা প্রতিজ্ঞা করতে পারে না, একমাত্র কৃষ্ণ, আর কারোর ক্ষমতা নেই প্রতিজ্ঞা করবে। বরঞ্চ এই যে সাধুটার কাছে কৃপা চাইতে গেল, এই কৃপাটা চাওয়ার পর তার কী হলো অবস্থা, তার বিজনেসও হলো, বিয়েও হলো, অনেক কিছু ঝামেলাও হয়ে গেল, হয় না? কত সাত করে বিয়ে করলো, ছেলেটা হলো বাচ্চা, আছে পঙ্গু হলো, কাঁদতে আরম্ভ করলো। ভগবান কাউকে কোনো বিপদে ফেলে না, সব আপনারা আপনাদের নিজের দোষে বিপদে পড়েন। ভগবান বলে আমি তো তাদেরকে বিপদে ফেলি না, ওরা কে বললো আমি বিপদে ফেলি, ওরা নিজের দোষে বিপদে পড়ছে, ভগবান এটা নিজে বলছেন, আমি তো তাদের কিছু বলিনি, নিজে নিজে তারা এইসব বিপদে বলছেন, আমি তাদেরকে বলিনি, আমি তাদেরকে কখনোই এসব কথা করতে বলিনি, তারা নিজে নিজে এসব করে আর নিজের কর্মফল ভোগ করে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কী করতে পারেন, এই প্রতিজ্ঞা করতে পারেন, যা লাগবে আমি দেবো, আর দেওয়ার পরে তোর ব্যাপারটা কি হচ্ছে, বিপদে পড়ছিস কি কী হচ্ছে সেটাও আমি দেখব, বোঝা গেল কী বল, তোর কোনো সমস্যা হচ্ছে কি না সেটাও আমি দেখব, আমার কর্তব্য। এখন আমার প্রশ্ন হলো যে নারায়ণকে ভজন করুক, নৃসিংহদেব, বরাহ আদি যত দেবতার পুজো করবে, এমনকি নারায়ণের যদি পুজো করে, বলে নারায়ণ পুজো করতে ভালো মহারাজ, লক্ষ্মীপতি তো মালকড়ি আসবে, তাই কি না, মালকড়ি আসবে না, নারায়ণের পুজো করবে, লক্ষ্মীদেবীর পুজো করবে, এটা হ্যাঁ তার মালকড়ি আসবে, সুবিধা হবে। তা আমার বক্তব্য হলো সেখানে এই যে নারায়ণের পুজো করছে, শ্রী চৈতন্য চরিতের শাস্ত্র থেকে প্রমাণ দিয়ে বলছেন যে নারায়ণের সঙ্গে কৃষ্ণের কী প্রভেদ। আজকে যদি কোনো ব্যক্তি বলে মহারাজ নারায়ণই হলো একমাত্র ভগবান, কৃষ্ণ বিষ্ণু তো জন্ম হয়েছে, কৃষ্ণ তো জন্ম হয়েছে, জন্ম হলে পরে কৃষি আর ভগবান হয় নাকি, এ তো জন্ম হয়েছে, এই কৃষ্ণের তো জন্ম হয়েছে, নারায়ণের বরঞ্চ জন্ম নেই, এইটি বা এইটি ভালো, এই ইনি হয়তো ভগবান, তারা বুঝতে পারছে না। ভগবান শ্রীকৃষ্ণ যে গীতাতে বলেছেন দিব্য জন্ম কর্ম চমে যো ব্যক্তি তত্ত্বত ত্যক্ত্বা দেহম পুনর্জন্মম নৈতি মামিতি সহর্জুন, হে অর্জুন আমার এই যে দিব্য জন্মকর্ম এই বিষয়টা যদি কেউ জানতে পারে, উপলব্ধি করতে পারে, তাহলে তার আর এই জড়সংসারে পচা দুর্গন্ধ এই সংসারে আসতে হবে না। কিন্তু কোনো লোক তো বুঝতে পারছে না, বলছে কৃষ্ণের জন্ম হয়েছে, নারায়ণের তো জন্ম নেই, এটি ঠিক, নারায়ণই ভগবান। শাস্ত্র বিচার করে কী বলছেন, চৈতন্য চরিতামৃত অন্য উপনিষদ থেকে প্রমাণ দিয়েছে, অন্য অন্য জায়গা থেকে, সেখানে বলছেন শ্রীষ কৃষ্ণ স্বরূপয়স্তু অভেদ অপি হ্যাঁ রসেন উৎকৃষ্টে কৃষ্ণ এসো রসস্থিতি। কী বলছেন, শ্রী ঈশ কৃষ্ণ স্বরূপয়ো হ্যাঁ সিদ্ধান্ত তো স্তু অভেদ অপি, যদিও শ্রী ঈশ, শ্রী ঈশ মানে নারায়ণ, শ্রী মানে লক্ষ্মী, তার ঈশ তার স্বামী নারায়ণ, তাহলে শ্রী ঈশ কৃষ্ণ হ্যাঁ সিদ্ধান্ততস্তু স্বরূপয়ো বা সিদ্ধান্তস্তু সিদ্ধান্ততস্তু স্বরূপত অভিন্ন হ্যাঁ শ্রীশকৃষ্ণ স্বরূপয়ো সিদ্ধান্ততস্তু অভিন্ন সিদ্ধান্ততস্তু অভেদ অপি হ্যাঁ যদিও অভেদ নারায়ণ আর কৃষ্ণ তো আলা নারায়ণ থেকে কৃষ্ণ থেকে নারায়ণ এসছে রসেন উৎকৃষ্টে কৃষ্ণ এইসব রসস্থিতি কৃষ্ণ হচ্ছে রসগত বিচারতে এক্সেলেন্ট অবস্থা যেটা বলতে গিয়ে রসের কথা বলছিলাম একটু আগে মশাটাকে মারতে গেলে বলে আমি মরতে চাই না আমি সুন্দর ভবন মশাটাও বাঁচতে চায় নতুন নতুন রক্ত খাবে রোজ তাহলে প্রত্যেক জীবের একটা রস নিয়ে রয়েছে এখানে যত জীব আছে সে মানুষ রূপে হোক যেভাবে হোক প্রত্যেকেই রসেতে ডুবে রয়েছে কোনো ব্যক্তি শপথ নিয়ে বলতে পারবে না আমি রসে নেই রস ছাড়া এই জগতের কোনো অস্তিত্ব নেই বোঝা গেল কি বললাম এই জড়জগৎ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এবং ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড জড়জগৎ এবং অপ্রাকৃতিক জগৎ সমস্ত উভয় জগতে অন্যয় ব্যতিরেক ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি প্রত্যেকেই রসের মধ্যে ডুবে রয়েছে কি বললাম প্রত্যেকে বিচার করে দেখুন বুকে হাত দিয়ে প্রত্যেকে একটা না একটা রসের মধ্যে ডুবে রয়েছে তা নাহলে বাঁচবার আশা থাকতো কি ইচ্ছা থাকতো কিন্তু এই রসটা জড় রস এটাকে ত্যাগ না করা পর্যন্ত কৃষ্ণের আবির্ভাব তিথি পালন করা যায় না বোঝা গেল হয় না ওই জন্য বলছেন সেটা আলোচনা প্রসঙ্গে যে জড়রসতে সব ডুবে রয়েছে, আর কৃষ্ণ যে জগতে রয়েছেন সেখানে অপ্রাকৃত রস। বোঝা গেল কি বললাম? বোঝা গেল না? অনেক অনন্ত কথা ভাগবতের ব্যাখ্যাতে আমি করে থাকি, এখানে তো এইটুকু সময় হবে না। যেটাকে জড়রস সেটাকে বলে হেয় রস। সেই জড়রস কে দিচ্ছে? ধনম দেহি জনম দেহি যশো দেহি মাতরম। মাকে বলছে তো, হে মা, হে দুর্গে, যশ দে, টাকা দে, পয়সা দে, মাল করি দে, এইসব দে। কিন্তু বৈষ্ণবরা কি বলছে? ভগবান নাও নাও নাও, কি নেবে আমার থেকে, আমার কাপড়টাও নিয়ে চলে যাও, আমার কিছু দরকার নেই, খালি তোমাকে দাও। তাই তো জড়জগতের এই লোকগুলোর সঙ্গে শুদ্ধ বৈষ্ণবের কী পার্থক্য? মাধবেন্দ্র পরিবারের কৌপিনটুকু রয়েছে, কিছু নেই। ভগবান আমাকে নিয়ে যাও, সব নিয়ে নাও, আমার যা আছে সব নিয়ে যাও। তাই তো এটা হচ্ছে ভক্তি জগতের কথা। আর এরা বলছে সব দাও, খালি দাও, মাল করি চাই, খালি চেয়ে নিচ্ছে মায়ের থেকে, তোরা জানতে পারছে না এটাতে কি সুবিধে হলো। জড়জগতের লোক তো বুঝতে পারছে না, বুঝতে পারছে কি? এটা অন্তরঙ্গা শক্তি তো নয়, এটা বহিরঙ্গা শক্তি, মায়া দুর্গা। এটা তোমাকে হাতকড়ি লাগিয়ে জড়জগতে রেখেছে, হাতকড়ি লাগিয়ে এই জড়জগতে বন্ধনের মধ্যে ফেলে রেখেছে, তাই জন্য এর নাম দুর্গা, দুর্গেতে রেখেছে, ফোর্ট। ইউ আর ইনসাইড এ কেস, ক্যাসল, দুর্গার মধ্যে রয়েছে, দুর্গ ফেলে গেছে। তো এর ট্রিটমেন্ট চলছে, যেদিন বলবে আর আমি বিশেষ চাই না, কৃষ্ণের কাছে যাবো, তখন ছাড়বে, তার আগে ছাড়বে না, ছাড়বে, ছাড়বে না, তার আগে ছাড়বে না। কিন্তু ভগবান নারায়ণের ভজন করলে ঐশ্বর্য পাবে সব, কিন্তু অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের ভজন করলে কি হবে? আনন্দ, অনন্ত আনন্দের সাগরে ভাসবে, যেটা জগতের লোকের কোনো ধারণা নাই, আছে জানে না। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপিকাগণকে বলেছেন, গীতাতে ভগবান প্রতিজ্ঞা করেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহম্। গীতাতে ভগবান প্রতিজ্ঞা করেছেন, যে আমাকে যেরমভাবে ভজনা করে আমিও তাকে সেরমভাবে ভজনা করি। ভক্ত ভগবানকে ভজনা করে আর ভগবানও ভক্তকে ভজন করে, তাই না? কেউ জানে না সেটা। সেটাতে ভক্তরা যা চাইবে, যারা শুদ্ধ ভক্ত নয়, যা চাইবে দিয়ে দেয় ভগবান। ভগবান যে যথামাং প্রপদ্যন্তে তাং সথৈব ভজামি অহম্, যে আমার কাছে যেমনভাবে প্রপন্ন হবে, যা চাইবে আমি তাই দিয়ে দেবো, দিয়ে দেবো তো। কিন্তু ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তাকে যদি ব্রজের গোপিকারা বলে, তখন ভগবান শ্রীকৃষ্ণ কী বলবে? তোমাদের দেওয়ার মতো আমার কিছু নাই, সমস্ত জগতে আমি কি করেছি, যে আমাকে যেরমভাবে ভজন করেছি আমি তাদের তাই তাই দিয়ে দিয়েছি। খালি ব্রজবাসীগণের কাছে ভগবানের কোনো অ্যাসিওরেন্স থাকছে না। সেখানে ভগবান কি বলছেন? আমার কোনো প্রতিজ্ঞা তোমাদের কাছে থাকছে না। আমার কোনো প্রতিজ্ঞা থাকছে কি? আমার কোনো প্রতিজ্ঞা নেই তোমাদের কাছে। আমি যদি ব্রহ্মার সমান আয়ু পাই, তথাপি তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না, তোমাদের ঋণ আমার শোধ করা সম্ভব নয়। হ্যাঁ, ভগবান সেখানেই ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই কথাটা নিজে বলছেন, আমার তোমাদেরকে দেওয়ার মতো কিছু নাই, তোমাদের কিছু দিতে পারবো না, তোমরা নিজেদের গুণেতেই নিজেরা সন্তুষ্ট হও। তাই তো, যা দুস্তাজ্য সজ্জনমাজ্য পথঞ্চ হিত্বা, হ্যাঁ, ভেজু মুকুন্দ পদবীম সুতভীম বিনিবগাম। তাই তো উদ্ধবজি বলছেন, সমস্ত ত্যাগ করে কিভাবে এরা আমার ভজন করেছে, আমার তো তাদের দেওয়ার মতো কিছু নাই, আছে কি? ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণের ভজন করতে গেলে অনেক কিছু চাই, সেই যোগ্যতা লোকের নাই, সেই সব যোগ্যতা লোকের নাই। জন্মাষ্টমী পালন করছে, প্রত্যেক জীবের হৃদয়েতে জন্মাষ্টমী কৃষ্ণের আবির্ভাব হওয়া দরকার, প্রত্যেক শুদ্ধ জীবের হৃদয়েতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হওয়া দরকার, প্রত্যেক জীবের হৃদয়। মথুরা হলো জ্ঞানভূমিকা, ভগবানের আবির্ভাব তিথি প্রত্যেকের জীবের হৃদয়েতে হওয়া দরকার। এটা পালন যে হবে যদি কৃষ্ণের আবির্ভাব তিথি পালন না হয় তাহলে কৃষ্ণের ভজন কি করে হবে? কৃষ্ণের ভজন করতে পারবে না। আবির্ভাব তিথি বুঝতে পারছে না কৃষ্ণ কে, তার স্বরূপ কী, তার লীলা কী, কিছুই অনুভব করতে পারছে না, কি করে হয়। তথাপি ভগবান বলেছেন ঠিক আছে, যা পারে করুক, না পারে অহম নিরবদ্ধ সংযুজম। ভগবান শ্রীকৃষ্ণ বলেন না পারে অহম নিরবদ্ধ সংযুজম, যা দুস্তাজ্য ওই যে সমস্ত গৃহ আদি দুষ্ট গৃহ শৃঙ্খলা ত্যাগ করে যে আমার ভজন করেছ, আমি তার বিনিময় আমি দিতে পারবো না, আর নিজেরাই সন্তুষ্ট থাকো। আজকে ভগবানের আবির্ভাব তিথি আপনারা পালন করছেন, এটা নাই মামার থেকে কারণ তবুও ভালো, কিন্তু উপলব্ধি করার পর যদি পালন করেন তাহলে আরও বেশি ভালো হয়, অত্যন্ত ভালো হয়। কৃষ্ণের প্রসঙ্গ জানতে বা অজান্তে যে কোনোভাবেই আপনাদের জীবনে আসুক, সেটা মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না, কিন্তু অন্য অন্য দেবদেবতাদের ক্ষেত্রে সেটা বলা যায় না। আজকে আমরা নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে দু চারটে আরও কথা বলবো। সেখানে মথুরাতে আমরা দেখছি কৃষ্ণের আবির্ভাব হলো কেমনভাবে, বলছে কংসের কারাগারে। কংসের কারাগারেতে বসুদেব এবং দৈবকীকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব নিলেন হলেন। কীরকমভাবে তার বর্ণনা বলা রয়েছে, একটা বিরাট তেজ একটা আলোর মতো প্রথমে বসুদেবজির হৃদয়ে ঢুকে গেল, তারপর সেখান থেকে দেবকী দেবীর হৃদয়ে চলে গেল, তারপরেতে ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে দাঁড়িয়ে পড়লেন, চতুর্ভুজ রূপ ধারণ করে কংসের কারাগারেতে দাঁড়িয়ে পড়লেন। এবার দৈবকী বসুদেব স্তুতি করতে আরম্ভ করলেন, বললেন আমি তোমাদের ছেলে। বললো আমাদের ছেলে শঙ্খচক্র গদাপদ্ম ধরে আবার কেমন ছেলে রে বাবা, ছেলেরূপে বুদ্ধি আসছে না, কেন চতুর্ভুজ রূপ ঐশ্বর্য বুদ্ধি চলে আসছে। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা যে পূর্বজন্মে আমাকে তপস্যা করেছিলে এবং আমাকেই ছেলে রূপে চেয়েছিলে সন্তান রূপে, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য আমি ইচ্ছে করে এই রূপ ধারণ করলাম। তারপরে কি করলেন, চতুর্ভুজ রূপকে সংবরণ করে বাচ্চা রূপে দেবকীর কোলেতে চলে গেলেন। তারপরে এবার দেবকীর স্তনপান করাতে আরম্ভ করলেন, আদর করতে আরম্ভ করলেন। তার আগে ঐশ্বর্য বুদ্ধি নারায়ণ রূপে যে সামনে এনে এটা ভুলিয়ে দিলে, কারণ তাহলে না তো আদর করতে পারবে না, ঐশ্বর্য বুদ্ধি রইবে। এইভাবে কোনো রক্তমাংসের কোনো আবির্ভাব নয় ভগবান শ্রীকৃষ্ণের, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যে তত্ত্বটা রয়েছে তিনি কোনো সামান্য মেয়ে ছেলেকে ভোগ করার জন্য ব্যস্ত নয়। বোকা লোকগুলো এটা বুঝতে পারে না, তারা জানে না, অনুভব করতে পারে না, সব কিছু তার থেকেই এসছে। এবার নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ যার আবির্ভাব হয়েছিল কোথায়, গোকুলে। তাহলে কৃষ্ণের আবির্ভাব কিন্তু গোকুলে হয়েছিল আর কৃষ্ণের আবির্ভাব আবার মথুরায় হয়েছিল, এটা লোকে জানে না, জগতের লোক জানে না, জগতের লোক জানে কেবল মথুরায় আবির্ভাব হয়েছে, সেখান থেকে আবার তারপরে নিয়ে বসুদেবজি ওখানে রেখে এসছেন। কিন্তু গোপন সিদ্ধান্ত হলো ওইখানে যশোমতী মায়ের কোলেতে একটা সন্তান জন্ম নিয়েছিল, একটা নয়, কৃষ্ণ ভগবান নন্দনন্দন কৃষ্ণ এবং যোগমায়া, যোগমায়া যাকে কাত্যায়নী বলো, তাই তো, জগতের লোক উপহাস করছে, সমস্ত জগতের লোক, সরকারি ছুটি হলো জন্মাষ্টমী উপলক্ষে, কালকে হলো, এই বৈষ্ণবগুলোর খেয়ে দেয়ে কাজ নেই, আজকে করছে, গালাগাল দিচ্ছে না, কালকে সবার হলো, সরকার থেকে কালকে পালন করলো, বৈষ্ণবগুলোর খেয়ে দেয়ে কাজ নেই, আজকে পালন করছে, এই নিয়ে একটা বিশাল একটা ঝগড়া সৃষ্টি হবে। আমি বললাম ঝগড়ার তো কোনো কারণ নেই, যার আবির্ভাব তিথি পালন করবে তিনি কি বলেছে এবার দেখা যাক, আমরা কেন আজকে পালন করছি, কি কারণ, কি কারণ আজকে পালন করার কারণ কি। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কৃষ্ণ বস্তু, তিনি যখন সনাতনকে বিভিন্ন উপদেশ করছিলেন, বৈষ্ণব স্মৃতি আদি তুমি প্রণয়ন করো, তখন সে তার অল্পের ওপর সমস্ত স্কেচ লাইন একটা ড্র করে দিয়েছিলেন, সেখানে বলেছিলেন রাম নৃসিংহ আদির আবির্ভাব তিথি একাদশী আদি পালন করবে আর সব বিদ্যা ত্যাগ করবে, অবিদ্যা পালন করবে, বিদ্যা যেগুলো ত্যাগ করবে। বিদ্যা বোঝা গেল? বিদ্যা কাকে বলে? কেউ কেউ একাদশী পালন করছে, দশমী বিদ্যা, দশমী স্পর্শ হয়ে রয়েছে, সে একাদশীটাকে পালন করছে, তখন সেটা অসুবিধা হয়ে যাবে। আর আমরা কেন আজকে পালন করছি? তার একটাই বিজ্ঞান ভিত্তিক কারণ এই যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং কাত্যায়নী যে যোগমায়া একসঙ্গে আবির্ভাব হয়েছিল, একসঙ্গে টুইন, কেটে কেউ জানে না, যোগমায়া এবং ভগবান শ্রীকৃষ্ণ একসঙ্গে আবির্ভাব, বোন এবং এ কথা বোঝা গেল? তাহলে আমরা এমন সময়ে জন্মাষ্টমীতে পালন করব যাতে নবমী বিদ্যা হয়, বোঝা গেল কথাটা? সপ্তমী বিদ্যা করব না, নবমীকে স্পর্শ করে রয়েছে সেরকম জন্মাষ্টমী পালন করব। অষ্টমী, অষ্টমী আছে তার সঙ্গে আবার নবমী স্পর্শ হয়ে গেছে, কারণ নবমীতে দেবীর জন্ম হয়েছে, নবমী অষ্টমীতে কৃষ্ণের আবির্ভাব, সঙ্গে সঙ্গে কিছু সময় পরে দেবীর জন্ম হয়েছিল। তা এখন দুটোকে সম্মান দিতে গেলে কিভাবে করব? ভগবানের যোগমায়া শক্তি অন্তরঙ্গা, এটাকে ফেলা যাবে না। সেই জন্য নবমী বিদ্যা অষ্টমী সেটা আমরা পালন করব। সেই জন্য আজকে পালন করছি, আজকে পালন করলে দেবীর আবির্ভাবটাকে সম্মান দেওয়া হবে অষ্টমীর। এটি বাস্তবিক সমস্ত হরিভক্তি বিলাস আদি বিচার করলে এইটি পাওয়া যায়, কিন্তু এই নিয়ে লড়াইয়ের কোনো সম্ভাবনা নাই। কেন? জাজমেন্টটা সাক্ষাৎ ভগবান দিয়েছেন চৈতন্য মহাপ্রভু, আমাদের কেউ বানিয়ে করেনি, তিনি নিজেই বলেছেন বিদ্যাগুলোকে ত্যাগ করো, অবিদ্যা করবে, আর করলে পরে যদি জন্মাষ্টমী আদি নৃসিংহ জয়ন্তী এসব যদি পালন করে এদের প্রভূত মঙ্গল হবে, আর যদি না পালন করে তাহলে দোষ স্পর্শ করবে প্রত্যেক বদ্ধজীব, কেউ রেহাই পাবে না, প্রত্যেকে একটা রিয়াকশান পাবে, ভালো নয় এটা। করলে পরে মঙ্গল, চরম মঙ্গল, না করলে পরে অসুবিধা। আর যেখানে ভগবান নিজেই প্রতিজ্ঞা করছেন যে তোমরা যা চাও আমি সবই দেব, চৈতন্য মহাপ্রভু কী করলেন? নিত্যানন্দবাবুকে বললেন ঘরে ঘরে গিয়ে বলো, সেখানে কী বললেন? নিত্যানন্দবাবু গিয়ে বললেন, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, তাই তো বললেন, সবাইকে বলছেন। আর চৈতন্য মহাপ্রভু কী বললেন? কি ভোজনে কি শয়নে কিংবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, সমস্ত সময় যেখানে যেখানে যেরম অবস্থায় বাসে ট্রামে ট্রাভেল করছো, যা কিছু করছো অফিসে, সব সময় ভগবানকে স্মরণে রেখে দেবে। এটা সম্ভব কি? সম্ভব না। অফিসের কাজ করতে করতে কৃষ্ণকে স্মরণ করা যায়? যায় না? যায় কি যায় না? যায়, হ্যাঁ যায়। যদি বলে যায় না সেটা ভুল কথা, যায় তো। একসঙ্গে মানুষ কতগুলো কাজ করতে পারে? অনেকগুলো। একটা মা বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তার সঙ্গে মুড়িওয়ালা এসছে, কত মুড়ি নিয়েছিল গেল মাসে হিসাব করছে, আবার সবজি আমন্য করছে বঁটিতে, একসঙ্গে তিনটে কাজ করছে, করছে না? কিন্তু সঙ্গে সঙ্গে সাবধান রয়েছে বঁটিতে যেন হাতটা কেটে না যায়। কনসিয়াস, সি ইজ অলওয়েজ কনসিয়াস, সবসময় কনসিয়াস, বঁটিতে যেন সবজি আমন্য করছে তাড়াতাড়ি, বাচ্চাটাকে দুধ পান করাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে মুড়ির হিসাব করছে, তা তিনটে কাজ একসঙ্গে করছে, করছে কি না? কিন্তু তা সাবধান রয়েছে বঁটিতে যেন হাত কেটে না যায়। সেরকম আমাদেরও যেন মায়া নামক বঁটি আমাদের কেটে ফেলে না কেটে ফেলে, সর্বদা আমাদের কৃষ্ণ স্মরণ রাখতে হবে। আজকে জন্মাষ্টমী বলে কথা নেই, সময় কত হলো? নটা হলো, যাই হোক, আর কিছু সময় আছে। তাহলে বোঝা গেল কি বললাম? আজকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে আজকে যে অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছে এখানে, এখানে শুধু কেবল একটা করতে হয় আমরা এলাম করে গেলাম এরকম নয়। কৃষ্ণ তত্ত্বটাকে অনুভব করে তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তারপর এটা করলে ভালো হয়। এখন আমি যে কথা আলোচনা করছিলাম সেই কথার একটু বিস্তৃত ব্যাখ্যা করে শেষ করব। সেটা হচ্ছে সমস্ত জগৎ, জড় জগৎ এবং অপ্রাকৃত জগৎ সব কিছু রসেতে ডোবাডুবি ডুবে রয়েছে, তাই কি না? রস ছাড়া কোনো জগতের স্থিতি নাই, সে যেই হোক সমস্ত জগৎ রসের মধ্যে ডুবে রয়েছে, সে জড় রস হয় বা অপ্রাকৃত রস হয়, যাই হোক বা রসাভাসও হতে পারে, কিন্তু রসেতে ডুবে রয়েছে। রস ছাড়া কেউ জীবনযাপন করতে চায় না। কেউ যে সব লোকে বিবাহ করে, এর পেছনেও রস আছে। সমস্ত রস ছাড়া কেউ কোনো কিছু কর্ম করবে না। এখন রস কথার বাস্তব, রসের বাস্তব স্বরূপ কি, এ সম্বন্ধে আমি আলোচনা করলে তাহলে বোঝা যাবে কৃষ্ণ ভজন করলে পরে আমরা কি কি পেতে পারব, কি সুবিধা হবে। শ্রীল রূপ গোস্বামী পাদ পরিষ্কার বলছেন, পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ব্যতীত ভাবনা বর্তম, ব্যতীত ভাবনা বর্তম যস চমৎকার ভারভু, ব্যতীত ভাবনা বর্তম যস চমৎকার ভারভু, হৃদি সত্যজ্জ্বলে বারম সদ্যতে সরসমতা। কি মানে বুঝলেন, কি মানে বোঝা গেল, পরিষ্কার বলে দিলেন। কি বললেন রূপ গোস্বামী পাদ, কি বললেন? বলছেন ব্যতীত ভাবনা বত্ম, সমস্ত জীবের যত মানুষ আছে, যত লোক যা আছে, তাদের ভাবনা বলে একটা জিনিস আছে, মেটেরিয়াল কনসেপশন। ভাবনাটাও অপ্রাকৃত ভাবনা নয়, ভাবনা কি অপ্রাকৃত নয়, প্রাকৃত ভাবনা। সেই প্রাকৃত ভাবনার যে পথ, ছায়াপথ, প্রাকৃত ভাবনার যে ছায়াপথ, সেটাকে কাটিয়ে দিয়ে অপ্রাকৃত অবস্থায় উন্নীত হলে পরে হৃদয়েতে একটা অন্য একটা আনন্দের জোয়ার আসবে, সেইটার পরেতে রস কাকে বলে তখন উপলব্ধি করবে। বোঝা গেল কি বললাম? এখন যেটা রস দেখা যায় স্ত্রী পুরুষ বাচ্চা আদি সব নিয়ে যত সংসারের লোক রস উপভোগ করছে, এই রসগুলো সব বিকৃত রস। বোঝা গেল, বোঝা গেল না? একটা কথা বললে বোঝা যাবে, সেটা হচ্ছে এই মেটেরিয়াল ওয়ার্ল্ডটা, এই জড়জগৎটা হচ্ছে অপ্রাকৃতিক জগতের বিকৃত প্রতিফলন। বোঝা গেল? বাংলা ভাষায় বললাম তো, এই যে জগৎটা, এই জগৎ প্রপঞ্চটা দেখা যাচ্ছে, এটা অপ্রাকৃতিক জগতের বিকৃত প্রতিফলন। দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য পারভার্টেড রিফ্লেকশন অফ দ্য ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড, অপ্রাকৃতিক জগতের বিকৃত প্রতিফলন। এবার আমি আস্তে আস্তে ব্যাখ্যা করি, বোঝা যাবে। বিকৃত প্রতিফলন কেন বলেছেন, বলে প্রথমে আমি বলি, আয়না সম্মুখে যদি কেউ দাঁড়ায় তাহলে তার কী হবে, তার সব বিপর্যয় হবে। আয়না সম্মুখে যদি নিজের রূপটাকে দেখে কী হবে, কী দেখবে সেখানে? ডান হাতটাকে বাঁ হাত দেখবে, ডান চোখটাকে বাঁ চোখ দেখবে, সে উল্টো, তাই কি না? বিকৃত দেখবে তো। জলের সম্মুখে, জলাশয়ের সম্মুখে যদি কোনো বৃক্ষ থাকে, সেই বৃক্ষটাকে দেখলে বা কোনো মানুষ যদি দাঁড়িয়ে থাকে, তাহলে সেরকম কীরকম প্রতিফলন পড়বে, জলের মধ্যে কীরকম রিফ্লেকশন পড়বে? দেখবেন পাটা জলাশয়ের তটেতে লেগে রয়েছে, পা থেকে নিচেতে মাথাটা নিচুর দিকে। বোঝা গেল, বোঝা গেল না কিছু? খুব সোজা জলাশয়ের তীরেতে দাঁড়িয়ে থাকলে মানুষ দেখতে পাবে আমার পাটা হচ্ছে তটেতে লেগে রয়েছে আর মাথাটা একদম নিচে। ই আবার কী রে বাবা, লে হ্যাঁ। ঠিক সেই উদাহরণটা যদি কেউ মাথায় রাখে, তাহলে কৃষ্ণের সম্বন্ধে ধারণা করাটা সুবিধে হয়ে যাবে। সেটা কি বললে, যেটা জড়জগতের যে বিকৃত রস, জড়জগতের যেটাকে ব্যভিচার বলা হয়, তাই তো? ব্যবহার জগতের স্ত্রী পুরুষের প্রসঙ্গে ব্যভিচার বলা হয়, কোর্টে কেস হয়, বিভিন্ন মারামারি হয়। কিন্তু এই রসটা ঠিক যদি উল্টে দেওয়া যায়, অর্থাৎ অপ্রাকৃতিক জগতে যদি এই রসটা হয়, সেটাকে বলে এক্সেলেন্ট। বোঝা গেল না কিছু? যেটা এই জগতে হেও, যেমন ছবিটা, পাটা দেখছি আমার লেগে রয়েছে মাথাটা একদম নিচে, তাহলে যেটা তোমার সবচেয়ে উন্নত, তোমার শরীরের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে মস্তিষ্ক, উঠে রয়েছে, সেটা একদম তলায় দেখছো, আর যেটা একদম তলায় রয়েছে সেটাকে দেখছো ওপরে, তাই কি না? ঠিক সেরকম এই জড়জগতের যে রসটা আছে, এটা হচ্ছে বিকৃত রস। অর্থাৎ অপ্রাকৃতিক জগতের যে অপ্রাকৃত রস আছে, সেটাকে জাস্ট উল্টো করে দিলে এই জগতে প্রতিফলন উল্টো হয়ে যায়। অর্থাৎ ওখানে যে মধুর রস আছে রাধারানী গোপিকা গোবিন্দ, এটা হচ্ছে সবচেয়ে এক্সিলেন্ট, এর ওপরে আর কিছু হয় না, অনন্ত জন্মে এর ওপরে আর কিছু লাভ হবে না। ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষ, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণের পরতে পুরুষোত্তম বলা হয়, তো ভগবান শ্রীকৃষ্ণের পরে আর কেউ নেই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি পরম পুরুষ হয়, আর এখানে যে বদ্ধজীবগুলো কেউ কেউ স্ত্রী এবং পুরুষ সেজে রয়েছে, আপনি কি পুরুষ? কেউ যদি জিজ্ঞাসা করে আপনি পুরুষ, হ্যাঁ ওই পুরুষ, কী করে পুরুষ? বলে এই যে আমার শরীরটা পুরুষের মতো, এটা দুদিনের জন্য। বাস্তবিক পক্ষে কেউই পুরুষ আর স্ত্রী নয়, এটা কর্মফল অনুযায়ী দেহ লাভ করেছে, বোঝা গেল? বাস্তবিক কেউ পুরুষ স্ত্রী নেই। দুটো আত্মা যদি একটা স্ত্রীর হৃদয় থেকে আত্মা বেরিয়ে গেল আর স্বামীর হৃদয় থেকে আত্মা বেরিয়ে গেল, দুটো আত্মা যদি দাঁড়িয়ে থাকে তার লিঙ্গ কী করে চিনবে? পারবে? দুটো আত্মা বেরিয়ে গেল শরীর থেকে, বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা কোনটা স্ত্রী কোনটা স্ত্রী কোনটা পুরুষ জানতে পারবে কি? কর্মফল অনুযায়ী ও স্ত্রী হয়েছে, এ পুরুষ হয়েছে, তাই জন্য তুমি শরীরটা থেকে বলছো এটা পুরুষ। তাহলে অপ্রাকৃত জগতের বিচারটা এবার বোঝবার চেষ্টা করো যে অনন্ত ব্রহ্মাণ্ডে পুরুষ কেউ নেই, একমাত্র কৃষ্ণ। আর যত জীব আছে সব ভোক্তা, সবাইকে কৃষ্ণ ভোগ করবে, বোঝা গেল না কথাটা? কৃষ্ণ হচ্ছে একমাত্র অদ্বিতীয় ভোক্তা, তার বিচার করবার মতো কেউ নেই, অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো তত্ত্বই নেই, অনন্ত ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কোনো তত্ত্বই নেই যে আমি একজন কৃষ্ণ একজন আলাদা, কৃষ্ণই রয়েছে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে, যত জীবাত্মা সব কৃষ্ণেরই বিভিন্ন রূপ, বোঝা গেল? জড় সংসারে যে গ্রহ তারা নক্ষত্র কৃষ্ণ কী দেখালেন বিশ্বরূপে? সব আমি, আমার মধ্যে সব রয়েছে, দেখিছেন নাকি? তাহলে সব কৃষ্ণ, এটা স্থূলরূপ সূক্ষ্মরূপ যত রূপে যত জীবাত্মা আছে এখানে সবার হৃদয়তে কৃষ্ণ রয়েছেন, বুঝে গেল কি বললাম? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি পরম পুরুষ হন, তাহলে পুরুষের সৌন্দর্য স্ত্রীর চোখে পড়ে কোন একটা মেয়ে ছেলে, আর স্ত্রীর নারীর সৌন্দর্য পুরুষের চোখে পড়ে। জড় জগতে যদিও এটা ঘৃণ্য কথা, কিন্তু এই উদাহরণটা না দিলে বুঝবে না, বোঝা গেল না কি বললাম? যে কোনো একজন পুরুষের সৌন্দর্য কেমন সে বিচার করা পুরুষের অধিকার নেই, স্ত্রী বলতে পারবে এ সুন্দর, খুব হ্যান্ডসাম, তাই কি না? আবার স্ত্রী সুন্দর কিনা এটা কোনো স্ত্রী বিশেষ বিচার করে বুঝতে পারে না, তার ওভারঅল বিচার করতে পারে কোনো পুরুষ। এবার আমার প্রশ্ন হলো, সমস্ত জীবাত্মাকে বলা হয় ততষ্টা জীব, ততষ্টা জীবাত্মা মানে শক্তি, জীবাত্মাগুলো কি? এই যত জীব রয়েছে কি? এগুলো শক্তি, বোঝা গেল? ততষ্টা শক্তি, শক্তি মানে কি? শক্তিমান হলো কৃষ্ণ আর শক্তি হলো এই জীব সব, এগুলো হচ্ছে ততষ্টা শক্তি। তাহলে শক্তি হয়ে শক্তিমানের সঙ্গে কম্পিটিশন করা সম্ভব হয় না, হয় কি? হয় না। আর একটা উদাহরণ হলো এই জড়জগতের বিচারে আমরা দেখতে পাই লায়লা মজনু, নল এবং দয়মন্তী, জিম ডেলা, এদের ভালোবাসাকে এক্সেলেন্ট বলি কি না? স্ত্রী পুরুষের ভালোবাসার মধ্যে লায়লা মজনুর ভালোবাসা, জিম ডেলার ভালোবাসা কিংবা নল এবং দয়মন্তীর ভালোবাসা, এগুলোকে আমরা এক্সেলেন্ট বলে দাবি করি, কিন্তু বিশুদ্ধ শাস্ত্রের বিচারে এগুলোও বিশুদ্ধ নয়, এর মধ্যে ব্যবিচার আছে, সব একটা একটা করে প্রমাণ করে দেবো কোনটাই বিশুদ্ধ নয়। একমাত্র এই বদ্ধজীবগুলো যদি কোনোদিন ভজন করতে করতে বুঝতে পারে আমরা পুরুষ অভিমান করছি, স্ত্রীগুলো স্ত্রী অভিমান করছে, পুরুষগুলো পুরুষ অপমান করছে, এই অভিমানগুলো ত্যাগ করে যখন স্বরূপে অবস্থিত, স্বরূপে নিজ স্বস্বরূপে অবস্থিত হবে, তখন দেখবে আরে আমাদের এই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, আমরা তো সত্তার ভোগ্যা, তাই কি না? আমরা কাকে ভোগ করব? ভোগ করার তো কিছু নেই, কেউ নেই, ভোগ করার কোনো কিছু নেই। যেগুলো লোকে ভোগ করছে এগুলো মূর্খের মতো করছে, এগুলো মূর্খের মতো করছে, এগুলো ভোগ করার কিছু নেই। ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন গীতাতে, যে হি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজনয়েবতে আদ্যন্তবন্তদন্তেয় ন তেষু রমতে বুধাহা, দোজ ইউ আর রিয়েলি ইন্টেলিজেন্ট দে নেভার গো ফর সেন্সুয়াল এনজয়মেন্ট। ইন্দ্রিয়ের দ্বারা ভোগের বস্তুগুলোকে ভোগ করার জন্য বদ্ধজীব ব্যস্ত হয়, যারা মহাপুরুষ তারা ব্যস্ত হয় কি? কখনোই নিজে জানে এগুলো সব দুর্গন্ধ দূষিত, দুর্গন্ধ দূষিত, এই ভোগ কেউ করে নাকি? এগুলো কখনোই করবে না, কামিনী কাঞ্চন আদি এইসব ভোগ করবে না। এই জন্য ভগবান গীতাতে বলেছে, গীতার ব্যাখ্যাটাই কেউ শোনে না, এদের সময় নেই, এদের গীতার ব্যাখ্যাটা শোনার সময় নেই। হ্যাঁ, তা কী করবে এদের জীবনে, আর কী গতি হবে, কোনো গতি হবে কি? গীতার ব্যাখ্যাটাই শোনেনি কোনো দিন। যেহি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজন এবতে আদ্যন্তবন্ত কন্তিও ন তেসু রমতে বুধাহা। যারা বাস্তবিক বুদ্ধিমান তাই তারা এই জড় সংসারে ইন্দ্রিয়ের দ্বারা যে বিষয়গুলো ভোগ করা যায় সেই বিষয় ভোগের জন্য ওরা কখনোই ব্যস্ত হবে না। কেন? বলে এই সুখগুলো, সুখ ভোগগুলো, এই সুখ দুঃখগুলো, এগুলো আজ আছে কাল নেই। এর ডিউরেশন কতক্ষণ বোঝা গেল না কথাটা? জড়জগতের যে লোকগুলো যে সুখ এবং দুঃখ পাচ্ছে, পেয়ে যে সুখ দুঃখের বিচার করে দুঃখ পাচ্ছে, আনন্দ পাচ্ছে, এর ডিউরেশন কতক্ষণ? বেশিক্ষণ কি? কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। বোঝা গেল না কথাটা? কোনো একটা মায়ের ছেলে খুব বিরাট পাস করেছে, ডিস্টিংশন নিয়ে পাস করেছে, আর ছেলেটা আনন্দে লাপাচ্ছে, আর মা তো আনন্দে আটখানা, বাবাও আনন্দিত, একমাত্র ছেলে ডিস্টিংশন নিয়ে পাস করেছে, ছেলেটা বাবাকে বলছে তোমার স্কুটারটা একটু দাও আমি একটু বন্ধুদের কাছে যাব। বাবা বলছে না তুই চালাতে পারিস না ভালো করে, কোথায় কী হয়ে যাবে। মা আল্লাহদের সঙ্গে বলছে দাও না, তোমারও যত বড় একটু নেবে তো তোমার স্কুটারটা ক্ষয়ে যাবে, ছেলেটাকে দিতে পারছ না। আর মা বেশি করে ফোড়ন কাটলো, ফোড়ন কাটার সঙ্গে সঙ্গে কি করে, মা যদি পক্ষপাতিত্ব করে তখন আর কিছু করার নেই, তা যা নিয়ে যা। তোর মা যখন বলছে নিয়ে যা, ভালো চালাতে পারে না কিছু না, নিয়ে গিয়ে জোরে একেবারে হাই স্পিড, আনন্দ তো, নিয়ে গিয়ে যেই হাই রোডে ঢুকেছে একটা লরি একদম চাপা দিয়ে গলি দিয়ে চলে গেল। একটু আগে মিষ্টির ফোয়ারা চলছিল, ছেলে ডিস্টিংশন নিয়ে পাস করেছে, আনন্দের জোয়ার, আর এক্ষুনি 10 মিনিট পরে খবর এলো কান্নার জোয়ার। তাহলে একটু আগে আনন্দের জোয়ার, আর এক্ষুনি আবার কান্নার জোয়ার। তাহলে এই সংসারে সুখ এবং দুঃখ নিয়ে তোমরা ব্যস্ত রয়েছো, এতেই চাটনি খাও, যতদিন চাটনি না অরুচি হয় খেয়ে যাও, কী করবে, বললে তো শুনবে না, কাউকে জোর জবরদস্তি আটকানো যাবে না। এমনকি যদি সাধু বেশও নয় তাকেও জোর জবরদস্তি মারধর করা যাবে না। যেদিন অপ্রাকৃত রস বুঝতে পারবে, আনন্দ পাবে, বোঝা গেল রসোবর্জম রসপ্রাস্য পরম দৃষ্টানুবর্তন্ত, যখনই উৎকৃষ্ট রসের আস্বাদন পাবে, যখনই কেউ মধুর আস্বাদন পায়, সে চিটে গুড় খাবে কি? দুর্গন্ধ চিটে গুড় খাবে? খায় না। কেন? বলে ওই পেয়ে গেছে তো, আসল মধু পেয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত উৎকৃষ্ট রস না পাবে সংসারের, এই সংসারের রসটাকেই ভালো লাগবে। যতক্ষণ না পর্যন্ত একটা বাস্তব সাধুর সন্ধান পায়, তার শ্রীমুখে অপ্রাকৃত জগতের সব কথাগুলো শুনে নিজের সংশয় সন্দেহের সমাধান না করতে পারে, ততক্ষণ কৃষ্ণের কাছে যাতায়াত করা সম্ভব হবে না, যেতে পারবে না। আর যদি কেউ যেতে পারে, কৃষ্ণ তাকে কাঁধে নেবে, কৃষ্ণের কাঁধে উঠতে পারে, সে তাকে মারতে পারে, তার সঙ্গে ঝগড়া করতে পারে, খেলতে পারে, কৃষ্ণকে এঁটো খাওয়াতে পারে। কৃষ্ণের সঙ্গে সবসময় নারায়ণের সঙ্গে হবে না, নিজে খেয়ে কৃষ্ণকে বলে এ খা, করা যায় না। ব্রজধামে আছে না সখাগণ সমস্ত গাছের ফলটা কেমন, বলে সখা এক কাজ কর, তো উঠে দেখতো কেমন, তো একটা সখার ঘাড়ে একটা উঠেছে, উঠে ওপরে আমটাকে খেয়েছে, প্রথমে একটা সখা খেয়েছে, খেয়ে তারপরে সখাকে দিল, বলে খেয়ে দেখ তুই দেখ কেরে মিষ্টি, ও খেয়ে দেখ আহ খুব মিষ্টি তো, তারপরে সখা খুব ঘাড়ে ঘাড়ে উঠেছে না, উঠে শেষে একেবারে কৃষ্ণ তলায়, কৃষ্ণকে যখন দিয়েছিল লোলা ঝোলা মাখানো একদম, ওটাকে দিয়ে কৃষ্ণ খেয়ে বলে বাহ বাহ কি সুন্দর, আহারে। কেন? প্রেমের ভালোবাসার কথা, কৃষ্ণ ছাড়া কারোর ভালোবাসার অধিকার এরকম নাই, নারায়ণ আদি কেউ এরকম ভালোবাসতে পারে, কৃষ্ণই একমাত্র। ভালোবাসার যদি বিচারগুলো কেউ করে, আমার কথাগুলো তো ধ্যান দিতে হবে, খুবই বিক্ষিপ্তভাবে আলোচনা করছি, সিরিয়ালি আলোচনা হচ্ছে না। ভালোবাসে যে জগতের লোক, সেই জড়জগতের লোকগুলো কেন ভালোবাসে, যদি জিজ্ঞাসা করি, এক জড় ব্যক্তি আরেকটা জড় ব্যক্তিকে ভালোবাসে, একটা মা ছেলেকে ভালোবাসে, ছেলেটা মাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, জড়জগতের যত ভালোবাসা, সে ভালোবাসার গুপ্ত কারণটা কী, গুপ্ত কারণ কী কেউ বলতে পারে? গুপ্ত কারণ কী? উপনিষদ এটা উত্তর দিচ্ছেন যে কারণ হলো আত্মার ভিতরে আছে, আত্মা আছে বলেই একে অপরকে ভালোবাসে। আত্মা যদি বেরিয়ে যায় তাহলে কি ভালোবাসে? কথাটা বোঝা গেল না, আত্মা বেরিয়ে গেল। একটা মেয়ের জন্য দুটো তিনটে বন্ধু লড়াই করছে, মারামারি, এ ওকে মারবে ওকে আমি বিয়ে করব, দুজন দুজনকে মারামারি করছে, লাস্টে মেয়েটাই মারা গেল। তাহলে কী হবে এখন, এই দেহটাকে নিয়ে যা হবে? অর্থাৎ আমরা অবচেতন মনে জানি আত্মা চলে গেলে কোনো অর্থ থাকে না। আমি সেদিনকে হাসতে হাসতে একটা উদাহরণ দিয়েছি, আলিবাবার চল্লিশ চোর, এই ডাকাতগুলোকে ফাঁকি দিয়ে সেখানে গিয়ে সব হীরে মণি মাণিক্য নিয়েছে, বস্তায় ভরেছে, ভরে আবার বেরোবার মন তো আর জানে না, ভুলে গেছে, আলু ফাঁক চিটিং ফাঁক এসব বলছে, দেখি হা আল্লাহ, এবার তো গেট খুলছে না। তারপর দেখে ডাকাতগুলো চলে এসছে ঘোড়ার পিঠে করে, হা আল্লাহ আমি চাই না এসব আমাকে ছেড়ে দে। আর তখন আর বললে হয়, গেটটাকে যেই ফাঁক করলো ডাকাতরা এসে এরকম তরোয়াল নিয়ে গলাটাকে কেটে ফেলে দিল। বুঝা গেল কি বললাম? তাহলে কোনো মানুষকে যদি বলা হয় তোমাকে আমি কোটি কোটি টাকা সম্পত্তি দেবো, কিন্তু তোমাকে এক্সাইলে পাঠাবো, তোমাকে নির্বাসনে পাঠাবো, যেটা নেপোলিয়ন বোনাপার্টকে পাঠানো হয়েছিল, তোমাকে আমি কোটি কোটি টাকা দেবো, কিন্তু কেউ থাকবে না, খালি তুমি থাকবে, কোটি কোটি টাকা থাকবে, সোনা হীরে মণি, তুমি কি চাইবে? বললো দূর মশাই, কী হবে ওগুলো দিয়ে? কিন্তু কেন এই কথা বলল, এই কথাটা কেন বললো? ও তো হীরামণি মাণিক্য চেয়েছিল টাকা পয়সা, তাই তো, তাই তো দেয়া হলো, এবার বলছে কেন আমি চাই না? তার কারণ সে জানেই না। অর্জুন যেটা বলছিল যুদ্ধে, যে সা আমার সে কাঙ্ক্ষিণা হা, আমি আমরা যেই জন্য রাজ্যম ভোগ ও সুখানিচ, এই যে সুখ সম্পত্তি রাজধানী রাজ্য যাদের জন্য চাই, যাদের জন্য চাই, সেই পিতা পিতামহ আদি এরা তো মারা যাবে যুদ্ধেতে, তাহলে আমি এইসব সম্পত্তি নিয়ে কি করব, তাই কি না? এইসব টাকা পয়সা হীরে মণি মাণিক এইসব সম্পত্তি নিয়ে আমার কি হবে, অর্জুন বলেছিল তো, কিন্তু কোনো লোক অনুভব করতে পারেনি, কেন বলল? এই জন্য উপনিষদ বলছেন আত্মা বা আরে দ্রষ্টব্য শ্রোতব্য নিধিধ্যাসিতব্য, আত্মার জন্যেই, আত্মা আছে বলেই একজন অপরকে ভালোবাসে। বাচ্চাটার ভেতর থেকে আত্মা বেরিয়ে গেলে মা কি সেটাকে বাড়িতে রাখবে, শ্মশানে নিয়ে যাবে? তাহলে আত্মা বা আরে দ্রষ্টব্য শ্রোতব্য নিধিধ্যাসিতব্য, আত্মার জন্যেই আত্মা একে অপরকে ভালোবাসে, একে প্রিয় মনে করে, আদর করে, এই জন্য আত্মা বেরিয়ে গেলে করে হয় না, স্ত্রীকে স্ত্রী আত্মা বেরিয়ে গেলে আর কি ধরবে, উড়ি সব্য না, ছেড়ে দেবে, ভয়ে পালাবে। তাহলে বোঝাই যাচ্ছে আত্মার আত্মা অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যে একটা তত্ত্ব রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ আপনার জড়জগতের বিচার করলে দেখা যাবে আপনারা কী কী ভালোবাসা নিতে চান, ভালোবাসার যে সম্বন্ধগুলো থাকে কিরম কিরম। একটা মা যাকে আমি মা বলছি, সে আমার, সেই যদি মা বলি, আরেকজন বলবে তার স্ত্রী, আরেকজন বলবে মাসি, বোঝা গেল না কথাটা? যে একজন মহিলা কারোর কাছে একজন মা, সে মা রসে দেখে, এটা আমার মা, এই রসে দর্শন করে তো, মা দেখছে তো, মা দেখছে তো, তাহলে ছেলেটা এই মহিলাকে মা দর্শন করছে, মাটা এই ছেলেটাকে ছেলে দর্শন করছে, এই মহিলাটাকেই তার স্বামী আবার আমার স্ত্রী দর্শন করছে, ওই মহিলাটাকেই আরেকজন দর্শন করছে আমার মাসি, আরেকজন বলছে আমার পিসিমা। তাহলে একটাই ব্যক্তি, তাই বিভিন্ন নামে, বিভিন্ন নামে, বিভিন্ন রসেতে বিভিন্ন জীবের সঙ্গে আদান প্রদান করছে, করছে কি না? সেরকম এই জড়জগতের যত রস আছে সেটাকে বিচার করলে দেখা যাবে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, বেসিক্যালি একটু ভোগের জিনিস। ভোগের জিনিস কি? এই অনন্ত ব্রহ্মাণ্ডে যত লোক যত ভোগের পেছনে দৌড়াচ্ছে, যদি অ্যানালিটিক্যালি বিচার করে, তাহলে এগুলোকে অ্যানালিটিক্যালি বিচার করলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, দোজ আর দ্য ফাইভ বেসিক এলিমেন্টস, এই পাঁচটাই হলো বেসিক এলিমেন্ট যার পেছনে কোটি কোটি লোক দৌড়াচ্ছে। কী কী? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এগুলোর ম্যাক্সিমাম বেনিফিট লোকে পেতে পারে জীবাত্মা কৃষ্ণের থেকে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ যেটা এই জড়জগতে বাজে, এটা বন্ধনের কারণ, বন্ধনের কারণ না, বোঝা গেল না? একটা হরিণ বংশীর ধ্বনি শুনে দৌড়াচ্ছে, তা শুনতে ভালো লাগছে, কিন্তু ওটা একটা ব্যাট বাজাচ্ছে, বংশীর ধ্বনি করে যেই গেল ওর তীর মেরে মেরে আটকে দিল, মেরে ফেলল, তাহলে এই শব্দটা ওকে বন্ধনে ফেললো। হাতিটা হস্তিনী হস্তিনীটাকে ট্রেনিং দিয়ে ছেড়ে দিয়েছে যে হাতি ধরবে, হস্তিনীটার পেছনে পাঁচটা হাতি দৌড়াচ্ছে হস্তিনীটাকে আদর করবে, আর হস্তিনীটাকে ট্রেনিং দেওয়া আছে বলছে তো ও যখন ওরা তোকে তাড়া করবে তুই এদিক দিয়ে আসবি, এদিক দিয়ে পালিয়ে আসবি ঘুরে, আর হাতিগুলো বলবে কি এত ঘুরে যাব কেন, আমি এদিক দিয়ে ডাইরেক্ট যাবো। ওখানে তো এখন গর্ত খোঁড়া আছে বিশাল পুকুরের মতো, ওর মধ্যে হাতিগুলো পড়ে গেল। কেন ঘাস, যেটা গেরিলা যুদ্ধ হয় না মিলিটারিতে, ঘাস ফাঁস সমস্ত কিছু দিয়ে ওটাকে বুঝতে দেয় না, কিন্তু জীব যেই কামান বা জীব যাবে ওর মধ্যে পড়ে সব শেষ, বুঝে গেল। তাহলে হস্তিনীর পেছনে স্পর্শসুখ পাওয়ার জন্য কে দৌড়াচ্ছিল, হাতি, বোঝা গেল না কথা। এইভাবে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পতঙ্গগুলো দেখবেন আগুন জ্বলছে সেই সময় পোকাগুলো দৌড়ায়, ওরা জানে আগুনে ঝাঁপ দিলে আমি মরে যাব কিন্তু সহ্য করতে পারে না। দেয়ালির সময় কোটি কোটি পোকা মরে পড়ে থাকে, আগুন জ্বলছে আগুনে ঝাঁপ দেবে পাখাগুলো পুড়িয়ে মরে যাবে। তাহলে শব্দ কি আগুনের এই রূপটা দেখে সহ্য করতে পারে না, দৌড়ায়, এটা তার ভালো লাগে। ওই পোকাটা জানে না যে আগুনে দৌড়াচ্ছিস ওটা আগুনে পুড়ে মরে যাবে। তো এইরকমভাবে জড়জগতের যত প্রাণী আছে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এর পেছনে নিজের জীবনটাকে বিসর্জন দিচ্ছে, দিচ্ছে না? একটা মাছকে ধরবার জন্য কি করে, একটা বড়শির ভেতরে বিভিন্ন সুন্দর সুন্দর চারা দিয়ে দেয়, তাই না, দিয়ে বড়শি ফেলে বসে থাকে, আস্তে করে মাছটা কি করে ঘুরে ফিরে ওখানে ঠোকর মারে, মানে লোভও লাগছে আবার ভয়ও লাগছে কি জানে কি হয়, লাস্টে লোভেতে যেই গিলে না তখন এখানে আটকে গেল, বড়শিটা আটকে গেল তুলে নিল। এইভাবে আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে বলতে পারি, যারা টাকা পয়সা জমাচ্ছে বিরাট ব্যাংক ব্যালেন্স করছে তাদেরও কোনো এইভাবে প্রাণ যাবে। মৌমাছি কি করে, মৌমাছি বছরের পর বছর নিজে মধুকে চাকেতে এসে জমা করে, চাকেতে জমা করে না আস্তে আস্তে কত বছর ধরে, সেই চাকটাকে আগুন নিয়ে গিয়ে মানুষ কি করে চাকটাকে পুড়িয়ে দিয়ে ওদেরকে পাড়ি তাড়িয়ে দিয়ে মধুগুলোকে নিয়ে পালায়, তোমার ওই টাকা পয়সা ধনগুলো সব লুট করে নেবে আর তুমি ভগবানের সেবা করতে পারলে না, লাস্টে এইরকম দুর্গতি, বোঝা গেল কি বললাম। তাহলে শব্দ স্পর্শরূপ রথ গন্ধ, আমরা অন্য অন্য ভগবানের যে নারায়ণ আদি নৃসিংহ রাম আদি তাদের ভজনের থেকে কৃষ্ণ ভজনের এক্সিলেন্সি, কৃষ্ণ ভজনের এক্সিলেন্সি কেন বললেন, বলল জড়জগতের লোক বিচার করে শান্ত দাস্য সক্ষ হ্যাঁ বাৎসল্য মাধুর্য পাঁচ প্রকার রস, বোঝা গেল না, সোজা কথা, যত জগতের মানুষ আছে মা থেকে আরম্ভ যত মেয়ে ছেলে বেটে যত আছে তাদের প্রত্যেকেই একটা না একটা রস তাদের কোনো কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে বিনিময় করছে, করছে কি না, বাচ্চার সঙ্গে বাবার সঙ্গে ছেলের সঙ্গে কোনো না কোনোভাবে এই রসটাই বিনিময় করছে। কোনটা, এই পাঁচ রকম রস কি কি, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, বোঝা গেল না, কি বোঝা গেল, শান্ত মানে শান্ত কাকে বলে, যখন কোনো আর বিষয়ে আকর্ষণ করছে না, নিরপেক্ষ অবস্থা নিউট্রাল অবস্থা, তখন শান্ত হয়ে যাবে তখন আর বিষয়ে আকর্ষণ করছে না, এটা বলে শান্ত রস, যেন বৃন্দাবনের গোমাতাগুলো গো বেত্ত বিষান সব কিছুর প্রাণ আছে, ভগবান যে বংশীবাজে ওটার প্রাণ আছে, বৃন্দাবন চিন্ময় ভূমি ওখানে ধুলিকণাও কথা বলতে পারে, এই কথাগুলো কেউ জানে না, এই কথাগুলো কেউ জানে না এই জড়জগতের লোক, এই গোলক বৃন্দাবনের কোনো কিছুই জড়জগতের কিছু নয়, ওখানে ধুলিকণাটা আমার সঙ্গে কথা বলতে পারবে, গাছপালাগুলো আমার সঙ্গে কথা বলতে পারবে, সব চেতন, বোঝা গেল না কিছু, যশোদামা যে দড়িটাকে বেঁধেছে গোপালের কোমরে ওটাও চেতন, যে দুধটাকে জাল দেওয়ার জন্য যশোদামা আগুনে দিয়েছে সেটাও চেতন, দুধ দুধ যে আগুনে দিয়েছে জাল দিতে সেটাও চেতন, যশোদামা স্তনপান করাচ্ছে ওই দুধটা আত্মহত্যা করবে, ওই যে কৃষ্ণ মায়ের স্তনপান করছে আমাকে আর খাবে না আমি সেবা লাগবো আগুনে ঝাঁপ দিই, দুধটা উতলে পড়ছে সনাতনকে সে দর্শন দিয়েছে, জড়জগতের লোকে সে বুঝতে পারবে না। তাহলে আমার একটা কথা বুঝলেই সব সমাধান, সেলকে যত রস বিনিময় করে এই জড়জগতে সেটা কি শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর পাঁচটা রস, মধুর মানে স্বামী স্ত্রীর বা যেটাকে বলে যেটাকে নায়ক নায়িকা মধুর রস। তাহলে আমার এখন প্রশ্ন হলো এই পাঁচ প্রকার রসটা আমরা আস্বাদন করে জীবন ধারণ করছেন, করছে তো পাঁচ প্রকার রসটা আস্বাদন করছে। এই রসটা আঘাতপ্রাপ্ত হবে, আজকে যে রস নিয়ে আনন্দ পাচ্ছেন কালকে এক ধাক্কা খাবে, কাঁদতে আরম্ভ করবে, হবে না? ছেলেটা মরে গেল, স্বামীটা মরে গেল, তাহলে এই রসগুলোকে বলা হয় নিরন্তর, এগুলো রস দিতে পারে না, এগুলো বিক্ষিপ্ত রস, স্ক্যাটার্ড, বুঝে গেল না কথা? এই রসগুলো বিক্ষিপ্ত রস, আদ্যন্তবন্ত কন্তীয় নতেশু রমাতে বোধ হয়, এই রসগুলো পাচ্ছ বাট ফর সামস লিমিটেড টাইম, এই রসগুলো পাচ্ছ কিন্তু অল্প সময়ের জন্য, বুঝে গেল? নিরন্তর থাকবে না, থাকবে কিন্তু আমি যে রসের কথা বলছি যেটা কৃষ্ণের সঙ্গে একমাত্র সম্ভব, কৃষ্ণকে যদি কেউ ছেলে রূপে বন্দনা করে গোপালকে পুজো করবে, কৃষ্ণকে যদি স্বামী রূপে বন্দনা মধুর রসে যাবে, কৃষ্ণকে যদি সখা রূপে মন বরণ করে তার সঙ্গে খেলাধুলা করবে, কৃষ্ণের দাস আমি সেবা করব তাহলে দাসস্বরূপে হবে, বুঝে গেল? এইভাবে দেখা যায় কৃষ্ণের সঙ্গে যদি আপনারা এই রসগুলো বিনিময় করেন তাহলে আপনাদের বাস্তব বুদ্ধিমান বলা হবে, বুঝে গেল কি বললাম? তাহলে কেউ বুদ্ধিমান নয়, সমস্ত মূর্খ, একমাত্র কৃষ্ণের সঙ্গে যদি এই রসগুলো বিনিময় করতে পারে তাহলে তাদেরকে বলা হয় বুদ্ধিমান। কেন? কৃষ্ণই তো রস বিনিময়ের বস্তু, কৃষ্ণ ইজ দ্য অনলি সোর্স অফ অল রসা, অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত রস আছে প্রাকৃত অপ্রাকৃত, বোঝা গেল কি বলছি? মাইন্ড ইট, অনন্ত ব্রহ্মাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যত রস আছে অনন্ত ব্রহ্মাণ্ডে, সব রসের একমাত্র উৎস হলো দ্য অনলি সোর্স ইজ কৃষ্ণ। সেই জন্য উপনিষদ বলছেন রস বৈষ রস এহি অয়ম লব্ধানন্দী ভবতী রসং বৈষ, হ্যাঁ এগুলো রস, কৃষ্ণই রস। তাহলে অনন্ত ব্রহ্মাণ্ডে যত রস আছে সব কৃষ্ণের থেকে, প্রত্যক্ষ এবং পরোক্ষ সব কৃষ্ণের থেকে এসছে। আজকে আমাদের জন্মাষ্টমী তিথি পালন করা যদি বাস্তব হয় কার হবে? বলে যার হৃদয়ে শুদ্ধ শত ভূমিকা এসছে, বোঝা গেল না? যার হৃদয়টা শুদ্ধ শততর ভূমিকা এসছে তার হৃদয়তে আজকে কৃষ্ণ আবির্ভাব হবে, তার নাম হলো বাসুদেব, বুঝে গেল? বসুদেব বাসুদেব বলা আছে যে বসুদেব শুদ্ধ শতময় হৃদয়টার নামই হলো বসুদেব, তার সেই হৃদয়তে কৃষ্ণের বাসুদেবের আবির্ভাব হবে, বাসুদেব কৃষ্ণ, বোঝা গেল কি বলল? শুদ্ধ হৃদয়টা উজ্জ্বল, এই যে হৃদয়টা শুদ্ধ শতময় অবস্থা, এটা আগে করা দরকার, এটা মুখের কথা নয়, সারা জীবন আমার বিষয়তে গেল আর কৃষ্ণ কৃষ্ণ বলছি হবে না। তাহলে এটা করার সময় হৃদয় যখন পরিষ্কার হবে তখন প্রত্যেক এই জীবের শুদ্ধ শতময় অবস্থায় কৃষ্ণের আবির্ভাব, আজকে বারোটার রাত্রির বারোটার সময় কৃষ্ণের আবির্ভাব হবে, কিন্তু সবার হৃদয় হবে কি? মথুরাটাকে, মথুরাটাকে বলা হয় জ্ঞানভূমিকা, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানভূমিকা অবতীর্ণ হন, কংসের কারাগার কেন বলা হলো, এর দর্শনটা কি, এটা আমি ওখানে আলোচনা করব, আজকে এখনই গিয়ে বসবো। আবার কংস হচ্ছে নির্বিশেষবাদের প্রতীক, কংস কি? অসুর, সে ভগবানকে মানে না, হে ভগবান আবার কে, মেরে দাও, উড়িয়ে দাও, হ্যাঁ ভগবানকে, ভগবান বলে কোনো বস্তু থাকলে আমাদের ক্রিয়াকর্মে দখলদারি করবে, বোঝা গেল? দখলদারি পর্যন্ত, দাদাগিরি, যে বাংলা আপনাদের ভাষা, এটাকে ভালো ভাষায় বলা এর দখলদারি। ভগবান বলে যদি কোনো বস্তু থাকে তাহলে আমাদের দেখে ফেলবে আমরা কী করছি না করছি, তার থেকে ভালো কথা ভগবান উড়িয়ে দাও, মেরে দাও, উড়িয়ে দাও, গুড়িয়ে দাও, হ্যাঁ এটা ভালো স্লোগান, ভালো হবে না? তাহলে ভগবান থাকলো না, আমরা যা খুশি তাই করবো, রক্ত মাংস পুঁজ দুর্গন্ধ দূষিত বিষয়গুলো খাবো, যাবো নরকে যাবো, তাই কি না? আমরা আমাদের কাজ করব, তাহলে আর ভগবানের ভজন করার দরকার নেই। আর যারা এই রসগুলোকে বাস্তব স্বরূপে আস্বাদন করতে চায় তাহলে যেন কৃষ্ণের সঙ্গেই করে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা কারাগারিতে আবির্ভাব হবেন বারোটার সময়, মহারাজা পাঠ করবেন, আমি তো ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম কী করে জন্মাষ্টমীতে প্রবেশ অধিকার হবে আপনাদের কৃষ্ণলীলা, এইসব বলতেই আমার সময় চলে গেল। আর ভাগবতী মহাপুরাণ থেকে দেখবেন আজকে শুদ্ধ শতময় হৃদয়তে বসুদেবের বাসুদেব আবির্ভাব হলেন, সেটা রক্তমাংসের কোনো জন্ম নয়। বড় আশ্চর্য বিষয় যাকে বলা অজ, যার জন্ম নেই তার আবার জন্ম হয়, বলে হ্যাঁ এটি এক্সেলেন্ট। জন্ম নেই তার কোনো, অথচ তার জন্ম হলো, যার নাম অজর অমর বলা হয়, নিত্য শাশ্বত অয়ম বলা হয় না, আত্মা আত্মবস্তু ভগবান। তাহলে সেই বস্তুটার আবার বলছেন আপনি নিত্য, তার কোনো জন্ম নেই মৃত্যু নেই, আবার তার জন্ম হয়, বলে এইখানেই তো মজা। অজ বস্তুটা যার জন্ম নেই, সে ইচ্ছা করে জড় জগতের ভক্তগণকে তুলে আনবার জন্য জড়জগৎ থেকে নীলা নানারকম লীলা বিস্তার করেছেন। ভগবান লীলা বিস্তার কেন করেছেন? জড়জগতের লোকরা শুনবে, শুনে ভগবান শ্রীকৃষ্ণের ভজন করে তার কাছে যাবেন, কিন্তু কেউ কী করছে? শুনছেই না। বিক্ষিপ্তভাবে যদি কিছু কথা আলোচনাও হয়, বিস্তৃতভাবে বিক্ষিপ্তভাবে আলোচনা হলে হবে না, বিস্তৃতভাবে। তাহলে তখন দেখবে মথুরা জ্ঞানভূমিকায় কৃষ্ণ আবির্ভাব হলেন শুদ্ধ শতময় হৃদয়ে, সেটা কোনো রক্ত মাংসের মানুষের জন্মমত নয়, যেমন সাধারণ বাচ্চা কাচ্চার জন্ম হয় পিতামাতা থেকে, সেরকম জন্ম হয়েছিল কি কৃষ্ণের? এরপরেও তো লোকে বুঝতে পারছে না, আবার অফিস কাছারি সব ছুটি কৃষ্ণের জন্মস্থিতিতে। যারা ছুটি ডিক্লেয়ার করলো তারা কি বুঝেছে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করে কি হবে? তারা তো ছুটি ডিক্লেয়ার করলো, বেশি করে তালের বড়া খাবে এই জন্য করলো, আর কিছু না, ওরা জানতেই পারলো না। সেই জন্য এত বড় একটা এক্সেলেন্ট বিষয় তাকে অনেক সুন্দরভাবে আলোচনা হওয়া দরকার। আমি তো বিক্ষিপ্তভাবে আলোচনা করলাম, সময়ের অভাব, আমাকে চলে যেতে হবে, এক ঘন্টার মধ্যে একটা মন্দিরে পৌঁছাতে হবে চন্দ্রকোণায়, সেখানে গিয়ে আবার এক্ষুনি বসে পড়তে হবে, কথা কন্টিনিউয়াস চলছে, এখান ওখান এখান ওখান এইসব কাজে। আজকে এইখানে বিশ্রাম দেওয়ার আগে একটা শ্লোক উচ্চারণ করি, সেটা ভাগবতের শ্লোক দশম স্কন্ধে, নিবৃত্ত তর্ষৈ রূপগীয়মানাৎ ভবৌ সদাচ্ছত্র মনোবিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ বিরামেত বিনা পশুঘ্নাথ। সেখানে বলছেন ভগবানের এই অপ্রাকৃত লীলা বিলাস আনন্দময় কথা, এটাই তো মহা ঔষধ, ঔষধ না, ভবরোগ সেরে যাবে, ভবরোগ নাসিতে চতুর, কীর্তন আছে না, কৃষ্ণ সে ভবরোগ নাসিতে চতুর, কীর্তন আছে, পড়ো না কিছু কীর্তনগুলো। এইন বলছেন নিবৃত্ত তর্ষই, যারা সত্যি সত্যি জড়জগতের ঘৃণ্য বিষয়গুলো থেকে মুক্তি পেতে চান, একমাত্র ভগবানের রসেতে ডুবতে চান, তাদের পক্ষে এইটি উপদেশ দিয়ে আমি এখানে শেষ করব, বিস্তৃত ব্যাখ্যা হয়তো হবে না। নিবৃত্ত তর্ষই রূপগীয়মানাৎ ভবৌ সদাচ্ছত্র মনোবিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ বিরামেত বিনা পশুঘ্নাথ। পশুঘাতী ব্যাগ ছাড়া কৃষ্ণের অপ্রাকৃত আনন্দময় এইসব লীলা বিলাস, এগুলো কেউ কি আছে শুনতে চাইবে না? কৃষ্ণকে গালাগাল দেবে, বদনাম দেবে, কেউ কি আছে? বলে হ্যাঁ আছে, তারা পশুঘাতী ব্যাগ, তাদের কোনো মঙ্গলের সম্ভাবনা নেই। যারা মুক্তি চান, এই জড়জগতে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়, এই জগৎ থেকে শরীর ছাড়বার সময় যারা কৃষ্ণ চিন্তা আসে, কৃষ্ণের যেন আবির্ভাব হয়, তাহলে আপনি চলে যেতে পারবেন কৃষ্ণের ধামেতে, নালে এখানেই পড়ে থাকতে হবে, এই জড়জগতে পড়ে থাকো, এখানেই রসাস্বাদন করো, জড় রস আর কোনো রকম মুক্তি নাই, অশান্তি অশান্তি আর কষ্ট এসব থাকবেই। আজকে এই পর্যন্ত বিশ্রাম দিয়ে শেষ করতে চাইছি। ভজে ভজৈকমন্দনম সমস্ত পাপ খণ্ডনম, ভজে ভজৈকমন্দনম সমস্ত পাপ খণ্ডনম, সভক্ত চিত্তনন্দনম সভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম। গৌর হরি বল, গৌর প্রেমানন্দে হরি হরি বল।